আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দীর্ঘ সময় ধরে সেই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দীনি বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত বসে থেকে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দিন সম্পর্কে কিছু কথাবার্তা শোনার আল্লাপাক তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাপাকের শোকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব অসুস্থ, আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে অসুস্থতা অবস্থায়, তো এজন্য আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ, এগুলো আমল করলেই আমাদের আজকের মাহফিল ইনশাআল্লাহ সার্থক হবে। বাকি সময়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথা বলে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে মাহফিল শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আমাদের সবার একটা পরিচিতি আছে। সেই পরিচিতিটা কি? আমরা সবাই কি? পিছনের ভাইয়েরা মনে হয় আরেক জাতি নাকি, বলেন নাই দেখে। আমরা সবাই কি মুসলমান? আমরা বলে থাকি, কিন্তু মুসলমান শব্দটা না বলে আমরা মুসলিম বলাটাই বেশি সহি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে মুসলিম বলেছেন, মুসলিম বলে সম্বোধন করেছেন, নাম রেখেছেন মুসলিম। আর মুসলমান বললেও গুনাহ হবে না, মুসলমানটা ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষায় মুসলমান বলা হয়। তো আমরা কোরআনের ভাষাটাই ব্যবহার করব, নিজেকে আমরা পরিচয় দিব মুসলিম। নিজেকে মুসলিম পরিচয় দেওয়া, এটাও কিন্তু আল্লাহ পাকের বিরাট এক নেয়ামত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার থেকে সুন্দর কথা, উত্তম কথার কার হতে পারে, যে ব্যক্তির কথার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে, সুন্দর আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সবসময় বলে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ, সবসময় নিজেকে পরিচয় দে, নিজেকে দাবি করে কি বলে মুসলিম। তাহলে আমরা এই বাংলাদেশে যত মানুষ বসবাস করি, বিশেষ করে আমরা যারা মুসলিম পরিচয় ধারণ করে বসবাস করি, আমরা সবাই তো এক জাত, কি বলেন? তাহলে যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তারা কি? জি, সবাই বলে না, সন্দেহ আছে মনে হয়। আচ্ছা, যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন তারা? আচ্ছা, যারা নুরানি মাদ্রাসায় পড়াশোনা করেন তারা? যারা হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন তারা? যারা স্কুল কলেজে পড়াশোনা করেন তারা? যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা? যারা মেডিকেল কলেজে পড়ে? যারা বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়ে? তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক জাত, এক পরিচয়, এক জাতি আমরা, আমরা সবাই মুসলিম। আচ্ছা শুনেন, কবরের মধ্যে গেলে আমরা সবাই কবরের প্রশ্ন কয়টা? এগুলা কি ব্রড কোশ্চেন না শর্ট কোশ্চেন? জি, শর্ট কোশ্চেন না, কোশ্চেন ছোট কিন্তু আনসার কিন্তু বিশাল আনসার। যে আনসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো লক্ষ লক্ষ হাদিস, এই সবগুলাই হলো শুধুমাত্র ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর। আচ্ছা, কবরে গেলে আমরা যতজন মুসলিম আছি সবাইকে কি প্রশ্ন একটাই না প্রশ্ন আলাদা আলাদা আছে? তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেন তাদের প্রশ্ন যেগুলো, যারা আমরা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়াশোনা করি এবং করাই, আমাদের প্রশ্ন একইগুলা। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা তো সবার একটাই, সবাই একই প্রশ্নে একই সেটে একই পরীক্ষায় দিব। এখন পরীক্ষার হলে স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে তো ধরুন সবাই এসএসসি পরীক্ষা দিতেছে, প্রশ্ন একটাই অল বাংলাদেশে, একটা প্রশ্নই হয়েছে। এখন কেউ পড়ছে আপনার আল বারাকা গার্ড থেকে পড়ছে, আবার কেউ পড়ছে মিনার প্রকাশনীর গার্ড থেকে, কেউ পড়ছে এক্সেলেন্ট গার্ড থেকে, এক একজন এক এক লাইব্রেরির এক এক প্রকাশনার নোট গাইড এগুলো পড়াশোনা করে করে পরীক্ষা দিছে, দিছে না? আচ্ছা, যিনি এক্সামিনার, যিনি নাম্বার দিতেছেন, তিনি কি কে কোন গাইড থেকে লিখছেন, কে কোন গাইড কোন নোট পড়াশোনা করে সেখানে আনসার করছে, এক্সামিনার কি সেটা দেখে দেখে নাম্বার দেয়? এক্সামিনার দেখে প্রশ্নের মধ্যে যে জিনিসগুলো চাওয়া হয়েছে এই জিনিসগুলোর উত্তর ঠিক মতো লিখছে কিনা, সেটা এক একজন এক এক গাইড থেকে লিখছে, কিন্তু এক্সামিনার কোন গাইড থেকে লিখছে এটা দেখেন না। এক্সামিনার দেখেন যে যে প্রশ্নটা চাওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। তাহলে কবরে আমাদের যে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি কোথা থেকে শিখছেন, কোন মাদ্রাসা থেকে শিখছেন বা কোন ইউনিভার্সিটি থেকে শিখছেন, কোন আলেম থেকে শিখছেন, কিভাবে শিখছেন, জোয়ান বয়সে শিখছেন না বুড়া বয়সে শিখছেন, এই কোনো কিছুই কবরের প্রশ্নের উত্তরের সাথে সম্পৃক্ত নাই। দেখা হবে কবরে যা আপনি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছেন কিনা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেখান থেকে শিখেন আপনাকে শিখতেই হবে, আপনি সেটা আলিয়া মাদ্রাসা থেকে শিখেন ওই প্রশ্নের উত্তর, কোনো অসুবিধা নাই, কওমি মাদ্রাসা থেকে শিখেন কোনো অসুবিধা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যদি ওই প্রশ্নের উত্তর শিখতে পারেন সেখানে শিখেন, আপনি যদি কোনো পীর সাহেব থেকে ওই তিনটা প্রশ্নের উত্তর শিখতে পারেন অসুবিধা আছে কি বলেন? ফেরেশতারা কি মন কান্না করে বলবে এই বেটা তুই পীর সাহেব থেকে প্রশ্ন শিখছ কেন, এই কথা বলবে? মূল কথা হলো ওই প্রশ্নের আনসার গুলো আপনাকে শিখে আমল করে কবরে যেতে হবে। এখন আপনি কোন জায়গা থেকে, কার থেকে, কোথা থেকে, কোন সংগঠন থেকে, কোন দল থেকে, কোন হুজুর থেকে, কার থেকে শিখছেন এটা মূল বিষয় না, কিন্তু আপনাকে যেখান থেকেই হোক ওই তিনটি প্রশ্নের উত্তর শিখে আমল করে কবরে যেতে হবে, কি বলেন? এই প্রশ্নে যদি আমরা সবাই এক হই তাহলে এই দেশে মুসলিমে মুসলিমে হিংসা বিদ্বেষ মারামারি ঝগড়াঝাটি কোনোদিন হইতে পারে? আচ্ছা, আমাদের দেশে বিভিন্ন রকমের টুপি ব্যবহার করে এক একজন এক এক, এখানে আমরা যারা আছি দেখেন এক একজনের মাথায় এক এক কোম্পানির এক এক রকমের টুপি আছে, আছে না? আচ্ছা, আমরা যখন সবাই জুমার নামাজ পড়তে যাই নতুন নতুন টুপি দিয়ে, আমাদের দেশের বাইদের আবার প্রতিদিন নিয়মিত টুপি থাকে না, টুপি বিশেষ করে জুমার নামাজের জন্য থাকে, আর দেখা যায় যে শার্ট প্যান্ট ড্রেসটা থাকে অনেক দামি, টুপিটা থাকে একেবারে কম দামি, যত কম টাকা দিয়ে কিনা যায়, যদি টুপি 5 টাকা কিনা যায় তা আরো ভালো, কারণ এটা তো সপ্তাহে একদিন ব্যবহার হবে, বছরের 2 দিন ব্যবহার হবে, 2 ঈদের দিন, শবে বরাত, শবে কদর আসলে হয়তো 2-1 দিন ব্যবহার হবে, তাহলে এত দাম দিয়ে টুপি কিনে লাভ কি? এই জন্য আমরা দেখা যায় ওই দিন টুপিটা বের করি, যে বিভিন্ন জন বিভিন্ন রঙের টুপি মাথায় দিয়ে মসজিদে যাই, কিন্তু নামাজ পড়ি জুমার নামাজ কয় রাকাত? এখন টুপির কারণে নামাজ বাড়েও না, নামাজ কমেও না, ড্রেসও আবার এক একজনের এক এক রকম, কিন্তু এত রকমের ড্রেস, এত রকমের টুপি, কিন্তু সেখানে জুমার নামাজ পড়তে হয় সবাইকে 2 রাকাতে। আবার ইমাম সাহেব যিনি থাকেন, উনি হয়তো আমি যে টুপি মাথায় দিছি উনি অন্য টুপি মাথায় দিচ্ছেন, আমি যে রকমের পাঞ্জাবি পরছি উনি অন্য রকমের পাঞ্জাবি পরছেন, কিন্তু তাই বলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ না পড়ে আমি নিজে নিজে জুমার নামাজ পড়লে হবে? এই যাবতীয় দিকগুলো যদি আমরা চিন্তা করি, একটু যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারি আসলে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা সবাই মুসলিম, সবার উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট এক, সবার উদ্দেশ্য হলো কবরে পাস করা, কি বলেন? কবরের প্রশ্নে পাস করা, এটা সবার উদ্দেশ্য না? কেউ কি চায় যে আমি এই পরীক্ষায় ফেল করি, কবরের পরীক্ষায় কেউ ফেল করবে এইরকম চায় আমাদের দেশে একজন মুসলিম খুঁজে পাবেন? যিনি শিরক করতেছেন, যিনি নামাজ পড়তেছেন না, তিনিও কিন্তু কবরের পরীক্ষায় পাস করতে চান, বলে যে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব শক্তিশালী, নামাজ নাই কিন্তু ইমান আছে শক্তিশালী, তাহলে বোঝা যায় তিনিও চান তিনিও কবরের পরীক্ষা পাস করবেন। তাহলে সকল মুসলিমের মানজিল, সকল মুসলিমের মকসাদ, সকল মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য একটাই, কিন্তু সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে ইংরেজি শিখতে গেলে আপনার দেখেন IELTS আছে, আরো কত রকমের কোর্স আছে ইংরেজি শিখার, আছে না? আচ্ছা ডাক্তারিতে আসেন, ডাক্তারি দেখেন কত রকমের ডাক্তারি আছে, অ্যালোপ্যাথিক ডাক্তারি আছে, কবিরাজি ডাক্তারি আছে, হোমিও ডাক্তার আছে, তারপরে ইউনানি ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার আছে। কোন রুগী কি বলে এত রকমের ডাক্তার কেন, আমি ওষুধে খাবো না? এরকম রুগী বাংলাদেশে আছে যে এত রকমের ডাক্তার হইব কেন, আমি চিকিৎসা করবো বাংলাদেশের ডাক্তার থাকবো এক রকমের, এত রকমের ডাক্তার যখন কারো ওষুধে খাবো না, এরকম রুগী বাংলাদেশে আছে। তো মাঝে মাঝে আবার বলে, আমরা সেই ভাইকেই বলতে শুনি, এক হুজুরে এক কথা বলে, এক হুজুরে এক রকম বলে, জামু কই ধারে কাছে না, নামাজে পড়লাম না, এরকম মুসলমানও বাংলাদেশে আছে, বলে যে এক হুজুরে এক রকম কথা বলে, এক হুজুরে একটা বলে, তা কাটটা শুনবো কাটটা মানবো, এজন্য কোনোটাই শুনবো না। এক জায়গায় ওয়ালা দোয়াল্লিন আর ওয়ালা জোয়াল্লিন নিয়ে মারামারি শুরু হয়েছে, একদল বলে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন, আরেক দল বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা জোয়াল্লিন, এক গ্রুপ বলে যে এখানে দোয়াল্লিন হবে, আরেক গ্রুপ বলতেছে জোয়াল্লিন হবে, মারামারি শুরু হয়েছে। একজনকে জিজ্ঞাসা করে, এই তুমি ওয়ালা দোয়াল্লিন না ওয়ালা জোয়াল্লিন? বলে যে ভাই আমি নামাজে পড়ি না। তো নামাজে না পড়লে আর ওয়ালা দোয়াল্লিনেরও দরকার নাই, জোয়াল্লিনেরও দরকার নাই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে এক হুজুরে এক রকম কথা বললে আমার আপনার অসুবিধা কি? আমি আপনি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে বাজারে ঢুকার সাথে সাথে যখন মাছ বাজারের পাশে দিয়ে যাই, বাজারের ব্যাগ হাতে দেখলে মাছওয়ালা ডাক দে, চতুর্দিক থেকে ডাক, এই ভাই এদিকে আসেন আমার মাছটা খুব তাজা দেশি রুই, এই বলে যে ভাই আমার এটা দেশি তেলাপিয়া, এই বলে যে আমার এটা হুজুর দেশি একবারে টাটকা, বিভিন্ন দিকে টানতেছে আমাকে। টানার পরে আমি কি করি, যে যেদিকে টানে সেদিকে যাই, মাছ নিয়ে আসতেছি আনতেছি না, কি করি আমি তাকায় তাকায় দেখি ভালো করে কোনটা তাজা কোনটা ভালো কোনটা টাটকা। তারপরেও মাছওয়ালা বলতেছে যে হুজুর এটা খুবই টাটকা খুবই তাজা, আমি কান উল্টাই দেখতেছি, তারপরে ভিতরের দিকে দেখতেছি, টিপে টিপে দেখতেছি, দেখতেছি না? ওই লোক বলতেছে কিন্তু আমি বিশ্বাস করতেছি না, সব দেখতেছি উল্টাই উল্টাই। টমেটো কিনতে গেছি হুজুর, আমার এটা দেশি টমেটো, 1 নম্বর টমেটো, বাস দাম দর করলাম, পাল্লায় তুলতেছে, ওই লোকেরে তুলতে দিই না, বলি যে পলিথিনটা এদিকে দাও, আমি একটু বাসি বাসি দিই। কারণ কি, ওই লোকে যদি টমেটো দে হয়তো 2-1টা পচা ঢুকাই দিবে, ওই টমেটো ভিতরে ঢুকাইতে দিচ্ছি না, আমি নিজে নিজে বাসি বাসি ভালো ভালোটা নিচ্ছি, নিচ্ছি না। বাজার করতে গেলে আপনারা এই কাজ করেন না কি? নাজিরপুরের মানুষ মনে এরকম করে না, বাজারে গেলে যা বলে মনে হয় ব্যাগ ভরে নিয়ে আসে নাকি? বাজারে গেলে কোন অবস্থায় সাহায্যে 1 টাকাও ঠকবে না। আচ্ছা, কোরবানির গরু কিনে কোনোদিন কেউ ঠকছে বাংলাদেশে দেখছেন? ক্রেতাও ঠকে নাই, বিক্রেতাও ঠকে নাই, এবং পুরো গ্রামের মধ্যে সবাই মনে করে সবচেয়ে কম দামে সবচেয়ে চালাক মানুষ হইলাম আমি। বাজার থেকে কোরবানির গরু আনে, দেখা যায় 50,000 টাকার গরু 70,000 টাকা দিয়ে কিনছে, তাও যখন আনে মনে করে যে এই লোক সবচেয়ে চালাক, সবচেয়ে পণ্ডিত, এই লোক ওই গরুর বিক্রেতাকে ঠকাই, কম দামে নিয়ে আসছে সবচেয়ে, আর পুরো গ্রামের মধ্যে সবচেয়ে চালাক মানুষ সে, গরুওয়ালারে বিক্রেতাকে ঠকাই, কম দামে নিয়ে আসছে। সবাই কিন্তু কম দামে নিয়ে আসছে, কেউ ঠকে নাই। যে 50,000 টাকারটা 80,000 টাকা দিয়েছে সেও কিন্তু ঠকে নাই। অর্থাৎ বাজারে গেলে দুনিয়াবি জিনিসের ব্যাপারে আমি আপনি কত সচেতন। একটা টমেটো পর্যন্ত ঠকাইতে পারে না। টমেটো একটা দাম কত? কেজি যদি 15 টাকা হয় তো একটার দাম 1 টাকা অত পড়ে না। 1 টাকার জিনিস আমাকে আপনাকে ঠকাইতে পারে না। যদি ঠকাই দে কোন রকম, শেষ পর্যন্ত ওই টমেটোওয়ালারে মাইরেও দিই আমরা, যে এটা দিল কেন। তাহলে আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কি আমাদের কাছে টমেটোর থেকেও দাম কম নাকি? যেই দিনের কারণে আমাকে আপনাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে একমাত্র আমার ইমানের কারণে, তাওহীদের কারণে, সেই তাওহীদের মূল্য, সেই ইমানের মূল্য আমার আপনার কাছে দুনিয়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের থেকেও কম নাকি? এক হুজুরে যদি একরকম বলে আমার আপনার অসুবিধা কি, আমি আপনি সেটা কান তুলে দেখবো তাজা কিনা, দেশি রুই কিনা, টিভি দেখবো সেটা পচা কিনা, নরম কিনা, এগুলা দেখে দেখে যদি আমি আল্লাহর দিন গ্রহণ করি, তাহলে দুনিয়াবি ব্যাপারে যেমন ঠকা সম্ভব না, আল্লাহর দিনের ব্যাপারেও কোনোদিন আপনি আমি ঠকব না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, দুনিয়াবি জিনিসগুলার থেকে আমার আল্লাহর দিনের দাম আমার কাছে অনেক বেশি। কারণ আমি আপনি কবরে যেই পরীক্ষাটা দিব, এই পরীক্ষা যদি একবার ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে, যদি এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, ইউনিভার্সিটির পরীক্ষায়, আমাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একবার যদি এক সাবজেক্টে ফেল করেন, 2 বার ফেল করেন, 3 বার ফেল করেন, তাও অসুবিধা নাই, তারপরেও সুযোগ আছে, আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু কবরের পরীক্ষা এমন এক পরীক্ষা, যে পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার পরীক্ষাগুলোর মধ্যে যদি 3টা কোশ্চেন থাকে, 3টা কোশ্চেনের মধ্যে আপনি 2টা লিখলেও পাস করতে পারেন, পাস করার সম্ভাবনা আছে। ধরেন কবরের প্রশ্ন হলো 3টা, 3টা মিলে কত নাম্বার? 3টা মিলে 100 নাম্বার, তাহলে 1টার কত করে? হ্যাঁ, 1টা প্রশ্নের মান কত? মাশাআল্লাহ, নাজিরপুরের মানুষ গণিতে খুব ভালো, অঙ্কে খুব ভালো, হিসাব করে ফেলছে আলহামদুলিল্লাহ। তাহলে 1টা 33 থেকেও একটু বেশি। তাহলে যদি দুনিয়াতে যদি এরকম 3টা প্রশ্ন থাকে পরীক্ষার মধ্যে, আমি 2টার আনসার করলে কত নম্বরের আনসার হবে? হ্যাঁ, 66-এর আনসার যদি আমি ভালো করে করতে পারি, তাহলে আশা করা যায় আমি পাস করার সম্ভাবনা আছে। কিন্তু কবরের কোশ্চেনগুলো এমন কোশ্চেন, 2টা আমি যত ভালো করেই করি, 3 নম্বর কোশ্চেনে যদি পাস না করি, কবরের পরীক্ষায় পাস করা যাবে না। 3টা প্রশ্নে আলাদা আলাদা ভাবে আমাকে আপনাকে পাস করতে হবে। তাহলে সেই পরীক্ষাটা কত কঠিন পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতির মধ্যে আমরা সকলে আছি। পরীক্ষার প্রস্তুতির মধ্যে যখন মানুষ থাকে, তখন আশেপাশে কে কি করে কারো দিকে তাকানোর সুযোগ নাই, মা আসি বলে বাবা ভাত খাইতে আয়, ছেলে ভাত খাওয়ারও খবর নাই। মা আসি বলে বাবা রাত 2টা বেজে গেছে ঘুমাই যা, ছেলে ঘুমানোরও খবর নাই, কারণ আমার পরীক্ষা 1 সপ্তাহ পরে। আমার আপনার যতজন এই নাজিরপুর গ্রামে আছি, যতজন মাহফিলে আছি, যতজন মাহফিলের বাহিরে আছি, আমার আপনার সকলের পরীক্ষা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। সকলে পরীক্ষার পড়াশোনায় পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত আছি, পরীক্ষার প্রস্তুতিতে যদি ব্যস্ত থাকি তাহলে আমার আপনার ডাইনে বামে কে কি করতেছে এগুলা নিয়ে ঝগড়া করার আমার আপনার সময় আছে নাকি? ঝগড়া করার সময় আছে? দেখা যায় আমার আপনার কবরের নিজের প্রশ্নের চিন্তা না করে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা না করে, আশেপাশের অন্যদেরকে নিয়ে আমি মহাব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত নাই, আশেপাশের মানুষকে নিয়ে খুব ব্যস্ত। মানে নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচব, নিজে কিভাবে ওই পরীক্ষা পাস করব, ওই প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুতি নাই। আশেপাশের মানুষ কে কিভাবে নামাজ পড়ে, কে কিভাবে আমল করে, কে কি করে, এগুলা নিয়ে সারাদিন চিন্তা গবেষণা ঝগড়া ফাসাদ নিয়ে আমরা ব্যস্ত আর ব্যস্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই নাম শুনছেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার সামনে দুজন লোক, দুজন আলেম, বড় বড় আলেম ঝগড়া শুরু করছে। একজন আলেম বলে আল কোরআন মাখলুক, আরেকজন আলেম বলে আল কোরআন গাইরে মাখলুক। আপনারা কি বলেন শুনি? বলে হুজুর কোরআন মাখলুকও বুঝি না, গাইরে মাখলুকও বুঝি না, দুটাই তো আমাদের সামনে সমান, কোরআন মাখলুক আর কোরআন গাইরে মাখলুক, এটা আকিদার একটা বিষয়। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো কি? আল কোরআন গাইরে মাখলুক, কোরআন মাখলুক না, কোরআন গাইরে মাখলুক। এটা শুধু মনে রাখবেন, আজকে এই মাসালা আলোচনা করব না, যে কোরআন হলো গাইরে মাখলুক, এটা হলো আমাদের আকিদা। আচ্ছা আপনারা সবাই কি, আপনাদের আকিদা কি? হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা মনে রাখবেন, আমাদের আকিদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা এই বাংলাদেশে যত মুসলমান বসবাস করি, আমরা সবার আকিদা কিন্তু এক, আকিদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। শুধু বাংলাদেশে অল্প কিছু সংখ্যক আমাদের আকিদার বাহিরে আছে, যারা হলো ফেরকাতু শিয়া, শিয়া আকিদার অল্প কিছু মানুষ আছে, সামান্য একেবারে। যেমন ইরানে, ইরাকে বিশাল সংখ্যক শিয়া সম্প্রদায় আছে, আমাদের দেশে শিয়া অল্প কয়েকজন আছে, আর বাকি সবাই হলো সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাহলে আমাদের সবার আকিদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতটাকে আবার বিভিন্ন নামে নামকরণ করা হয়, ওটা অসুবিধা নেই। অর্থাৎ কেউ বলে জিনিস এটা লটকাই রেখছে, একজনকে জিজ্ঞেস করা হলো যে ভাই এই যে লাইট এটা কিভাবে আছে, কয় লটকানো অবস্থায় আছে। আরেকজন বলে যে না এটা লটকানো না, এটা ঝুলন্ত অবস্থায় আছে। জিনিস কিন্তু লটকানি, টাঙ্গানি, ঝুলানি সব কিন্তু জিনিস এক, কিন্তু শব্দ তিনটা হয়ে গেছে। এরকম পূর্বেকার ওলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শব্দটাকে, এই বাক্যটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ব্যবহার করতেন। কোন সময় বলতেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতটাকে, কোন সময় বলতেন আহলুল হাদিস। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাম বলছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা জান্নাতি হবে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ফেরকাটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যে আমলের উপরে, যে মানহাজের উপরে আছি, এটাই হলো সেই নাজাত প্রাপ্ত দল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো ইমাম আহমদ বিন হাম্বল সেই দলের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন সেই দলের নাম আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন সেই দলের নাম আসহাবুল হাদিস। এই আহলুল হাদিস যেই কথা, আসহাবুল হাদিস যেই কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত একই কথা, একটা লটকানো, একটা টাঙ্গানো, একটা ঝুলানো। বুঝতে পারছেন? কেউ কেউ মনে করে কয় আহলে হাদিস মানে খালি হাদিস মানে মনে হয় কোরআন মানে না, এরকম মনে হয় না? কোরআনে কারিমের আরেকটা নাম হলো হাদিস, কোরআন হলো আল্লাহর হাদিস, সুন্না হলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কোরআনকে হাদিস বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামান আজদাকু মিন আল্লাহি হাদিসা, আল্লাহ থেকে হাদিস বলার ক্ষেত্রে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে সুন্দর হাদিস নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম কি? হাদিস। কেউ যদি বলে ভাই আমি হাদিস মানি, তার অর্থ হলো তিনি কোরআনও মানেন সুন্নাও মানেন, দুইটাকে মানেন, এটাকে বলা হয় হাদিস। অর্থাৎ এটাতে ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই যে মনে হয় এই লোক হাদিস মানে কোরআন মানে না, অথবা এই লোক মনে হয় আমার থেকে আলাদা। জিনিস একটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটার অর্থ হলো এরা নবী সাল্লামের সুন্নত মানে, আর নবী সাল্লামের সুন্নতটা শিখে সাহাবাই কেরামের জামাত থেকে। আল জামা মানে সাহাবাই কেরামের জামাত। অর্থাৎ কোরআনটা বুঝে সাহাবাই কেরাম যেভাবে বুঝছেন, হাদিস বুঝে সাহাবাই কেরাম যেভাবে বুঝছেন, দিনই আমল দিনই বুঝ দিনই ফাহাম সবকিছু সাহাবাই কেরামের মতো বুঝে, এটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন গায়রে মাখলুক। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সামনে ঝগড়া শুরু হয়েছে, একজন আলেম বলে কোরআন মাখলুক, আরেকজন বলে কোরআন গায়রে মাখলুক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনি এখন সারা বিশ্বের এত বড় আলেম, আপনি আমাদেরকে একটা বিষয় ফয়সালা দেন। এই দুইজন আলেম ঝগড়া করলো, একজন বলে কোরআন মাখলুক আর একজন বলে কোরআন মাখলুক, কারটা সঠিক? কারটা সঠিক, কোরআন মাখলুক না গায়রে মাখলুক? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেন আল্লাহ আকবার, ইমাম যেমন বড় কথাও বড়, আল্লাহ আকবার, বড় লোকের কথাও বড়। আমার আপনার কথা 5,000, একজন রাষ্ট্রপতির কথা একটা, আমার আপনার 5,000 কথা সমান সমান মহামান্য রাষ্ট্রপতির কথা কয়টা? একটা। তা আমার আপনার মতো আলেম হাজার হাজার আলেমের কথা 5,000, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা সমান সমান একটা। বুঝতে পারছেন? অঙ্ক তো বুঝেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর জবাবটা শুনেন, জবাব দিলেন লা তুসাল্লু খালফাহুমা, খবরদার এই দুইজন আলেমের একজনের পিছনেও নামাজ পড়িও না, দুইজনের একজনের পিছনেও নামাজ পড়িও না, দুইজনের ইমামতি বাতিল। আচ্ছা, এবার মানুষ সবাই জিজ্ঞাসা করলো এটা এটা কেমন ধরনের উত্তর হইলো? দুইজনের মধ্যে একজন তো ঠিক আছে, আমার কথাগুলো একটু বুঝতে হবে, এই জন্য মনোযোগ দিন, না শুনলে কথাগুলো বোঝা যাবে না, আর আমার এদিকে গলাও বসে গেছে কথাগুলো, এই জন্য একটু বুঝে বুঝার জিনিস। আমি এখানে ওই সুদ দিয়ে একেবারে ওই সুবহান আল্লাহ বলি, আপনাদেরকে গরম গরম বক্তৃতা দিই ওইটা বলতেছি না, একেবারে কিছু মানে বুদ্ধিভিত্তিক চিন্তার খোরাক আপনাদের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এজন্য নরমভাবে কথাগুলা সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন, এগুলা বর্তমান সমাজের জন্য উপযোগী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন লা তুসাল্লু খালফাহুমা, দুজনের পিছনে নামাজ পড়িও না। এখন দুইজনে কি ভুল কথা বলছে? আপনারা বলেন, একজন তো সঠিক বলছে আর একজন ভুল বলছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন দুইজনের ইমামতি বাতিল। এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি দুইজনকে কেন বলতেছেন লা তুসাল্লু খালফাহুমা, একজন তো সহি আর একজন গায়রে সহি, তো সহি যার পিছনে নামাজ পড়লে অসুবিধা কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিলেন, শুন, যিনি বলছে আল কোরআন মাখলুক, এই লোকের আকীদা ঠিক নাই, এই লোক মোতাজিলা, এজন্য এই লোকের পিছনে নামাজ পড়া যাবে না। আর যে লোক বলছে আল কোরআন গায়রে মাখলুক, কোরআন মাখলুক না, আল্লাহ যেমন গায়রে মাখলুক, কোরআন আল্লাহর কালামও গায়রে মাখলুক, এই লোকের আকীদা ঠিক আছে, কিন্তু এই লোক হলো ঝগড়াটে, আল মুনাজাআতু ফিদ্দীন বেদা, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা দিনের মধ্যে আরেকটা বেদাত। এজন্য যে লোক বলছে কোরআন গায়রে মাখলুক, এই লোকের আকীদা ঠিক আছে, কিন্তু এই লোক বেদাতী। কি বেদাতি আল্লাহর দিন নিয়ে ঝগড়া করে, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করে, এই জন্য এই লোক বেদাতি। সুতরাং যিনি বেদাতি, যিনি সয়েবে বেদা, তার পিছনে তোমরা নামাজ পড়িও না। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাসায়েল ফতোয়া কি সুন্দর দেখছেন, যে তোমার আকীদা সহি ভালো কথা, তাই বলে কি তুমি মানুষের জন্য সাথে ঝগড়া করবা দিন নিয়ে? বর্তমানে আমাদের দেখা যায়, আমি যেটা আমল করি, আমি যেটা বিশ্বাস করি, মনে করি যে আল্লাহর জমিনে এটাই একমাত্র ঠিক, এর বাহিরে যা আছে সব ভুল, সব বাতিল, সব জাহান্নামী। খালি জান্নাতে গেলে আমি আর আমার হুজুর, আমার দল, কি বলেন, আমাদের মধ্যে এরকম কাজ করে না? এটা আরেক বেদাত, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা, ফাসাদ করা সমাজে। যেই লোকটা আপনার কেয়াম করে, মিলাদের সময় কেয়াম করে না, এই লোকটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কেয়াম করে, এই লোকের মহব্বতের অভাব আছে, মহব্বত করে বলেই তো লাভ মেরে দাঁড়ায় গেছে। আবার যে লোকটা বসে বসে দরুদ পড়ে, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই বসে বসে পড়ে, তো বলে দুইটাই মহব্বতের লোক এমনে। এক লোক মনে করতেছে আমার রাসূলকে সালাম দিতেছি, আমার রাসূলকে সালাম দেওয়ার সময় বসে বসে দিলে কেমন লাগে, চেয়ারম্যান সাহেবের সালাম দিলে দাঁড়াই দাঁড়াই দিই, মেম্বার সাহেবের সালাম দিলে দাঁড়াই দিই, আমার রাসূলকে সালাম দিমু আমি আবার বসে বসে দিমু কেমনে, এটাই লোকের যুক্তি। এই জন্য হে দাঁড়াই গেছে, তার মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কমতি আছে? আরেক লোক মনে করছে না আমার রাসূল জীবিত অবস্থায়ও দাঁড়াইতে নিষেধ করছেন, বলছে খবরদার লা তাকুমু কামা তাকুমুল আজম, আজমিরা যেমন তাদের নেতাকে দেখলে দাঁড়াই যায়, খবরদার তোমরা আমাকে দেখলে এইভাবে দাঁড়াইও না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, দাঁড়ানো যাবে না, না দাঁড়ানোটাই নবীর প্রতি মহব্বত। কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম দিনে আমরা নবীকে, আত্তাহিয়াতুর মধ্যে সালাম দেন আপনারা কি দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা কি দাঁড়ায় দাঁড়ায় দেন না বসে বসে দেন? তো বেয়াদবি হয় না? তাহলে আত্তাহিয়াতুর সময় কি করতে হবে? প্রথম বসবেন, বসে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এটা হলো আল্লাহকে সালাম, আল্লাহকে সালাম বসে বসে দেওয়া যায়, রাসূলকে নাকি বসে দিলে বেয়াদবি হয়। আচ্ছা, আবার কি করবেন আপনি? লাফ মেরে দাঁড়াই যাবেন, দাঁড়াই বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার বসে যাবেন, বসে যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাশাহুদ দরুদ সব পড়লেন, নামাজ হইব। আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিছেন আমার রাসূলকে সালাম দিতে হবে বসে বসে, আপনি যদি বলেন বসে দিলে বেয়াদবি হইব, দাঁড়াইলে সওয়াব বেশি হইব, তা আপনি কি আল্লাহর সাথে বেয়াদবি করলেন না রাসূলের সম্মান বেশি করলেন? আল্লাহ পাক রাসূলের সম্মান জানেন না, কেমনে দিলে সম্মান বেশি হবে? তা আল্লাহ যদি সালাম দাঁড়ায় দেওয়াই সম্মান বেশি হইতো, তো আল্লাহ বাধ্যতামূলক করে দিত যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবা, কিন্তু আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিছে সালাম দিতে হবে কিভাবে? বসে বসে, প্রথম বৈঠকে, শেষ বৈঠকে, সব বৈঠকে বসে বসে। আচ্ছা, আমি যে কথাটা বলতেছি, যে যে লোক দাঁড়ায় দিছে সেও কিন্তু রাসূলকে মহব্বত করে দিছে, যে লোক বসে দিছে সেই লোকও রাসূলের মহব্বতেই বসে দিছে। এখন দাঁড়ানো লোক যদি বলে খবরদার দুনিয়ার যে লোক বসে দিবে সেই লোক রাসূলের সামনে বেয়াদবি করছে, সেই লোক মুসলমান না, সেই লোক কাফের হয়ে গেছে। আবার যে লোক বসে বসে দিল সেই কইলো যে না দাঁড়াইলে তো যে সে কাফের হয়ে গেছে। এই যে আল্লাহর দিন নিয়ে ঝগড়া শুরু করে দিল, দুইজনেই রাসূলকে মহব্বত করছে কিন্তু মাঝখান দিয়ে ঝগড়া করলো, যে এই ঝগড়া করাটা দিনের মধ্যে আরেকটা বেদাত, আরেকটা গুনার কাজ। হে লোক দাঁড়ায় দিতেছে দিক, আমি বসে দিতেছে দিক, কি বলেন, ঝগড়া করার দরকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদল সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অমুক জায়গায় যাও, এক জায়গায় পাঠাইলেন, পাঠানোর সময় বলে দিলেন খবরদার ওই জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়িও, ওই জায়গায় পৌঁছে আসরের নামাজ পড়বা। এখন রাস্তার মধ্যে আসরের নামাজের ওয়াক্ত চলে যায়, সাহাবিদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়তে হবে, সুতরাং যদি কালকে ফজরের সময় যদি ওই জায়গায় পৌঁছি তাহলে ওই জায়গায় গিয়ে আসর পড়তে হবে। কারণ রাসূল বলছে ওই জায়গায় গিয়ে আসর পড়তে হবে, তাহলে ওই যে মুজদালিফায় আসে মাগরিব পড়তে হবে। এজন্য আপনি যদি পরের দিন ফজরেও পৌঁছেন মাগরিব কোথায় পড়বেন? আপনি কি ওই আরাফাতে পড়তে পারবেন? এইরকম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নবী সাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়তে হবে, কালকে ফজরেও যদি ওখানে পৌঁছি তো ওখানে যাই আসর পড়ব। আরেক দল সাহাবি বললেন শোনো তোমরা নবী সাল্লামের কথা ভালো করে বুঝো নাই, নবী সাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়ো, এটার অর্থ হইল আমরা যেন এত দ্রুত গতিতে যাই যাতে আসরের নামাজের ওয়াক্ত থাকতে থাকতে সেখানে পৌঁছে যাই। তার অর্থ এই নয় রাস্তায় আসরের নামাজের ওয়াক্ত চলে গেলেও আসর পড়া যাবে না, রাসুল এই কথা বলেন নাই। এখন এই একদল সাহাবির মধ্যে দুই ভাগ হয়ে গেছে, একদল সাহাবি রাস্তার মধ্যে আসরের নামাজ পড়ে নিল, আরেকদল সাহাবি রাস্তায় আসর পড়ে নাই ওখানে গিয়ে পড়ছে, একদল ওই জায়গায় গিয়ে পড়ছে আরেকদল রাস্তায় পড়ে ফেলছে। এখন পরবর্তীতে যখন তারা মদিনায় ফিরে আসলেন, নবী সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনার একটা হাদিস বুঝতে গিয়ে আমাদের এরকম কিছু সমস্যা হয়েছে, আমরা কেউ রাস্তায় আসরের নামাজ পড়ছি কেউ ওখানে গিয়ে পড়ছি। নবী সাল্লাম বললেন তোমরা দুইজনেই সঠিক কাজ করছো, সুবহানাল্লাহ, যারা রাস্তায় আসর পড়ছ তাদের কাজও সঠিক, যারা সেখানে গিয়ে আসর পড়ছ তাদেরটাও সঠিক, কারণ দুইজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করে, হাদিসকে প্রাধান্য দিয়ে, নবীর কথাকে ভালোবেসে, নবীর কথাকে অগ্রাধিকার দিয়ে কেউ রাস্তায় পড়ছে কেউ ওখানে পড়ছে, কিন্তু দুইজনেই কিন্তু হাদিসের উপরে আমল করছে, কি বলেন? আচ্ছা আমাদের দেশে আমরা দেখি এবং যারা হজ করছেন তারাও দেখছেন, মক্কা মদিনাতে, মক্কা মদিনায় গেছেন না হাজি সাহেব কজন আছেন দেখি, মাশাআল্লাহ এই নাজিরপুরে দেখি অনেক হাজি সাহেবের গ্রাম, হাজি সাহেবের এলাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জ বাইতুল্লাহ নসিব করুন, সকলে বলি আমিন। মক্কা মদিনায় যারা গেছেন হজে তারা দেখছেন আল্লাহ আকবার কত রকমের নামাজ দেখছেন না, দেখছেন আল্লাহ আকবার, যখন মসজিদে আরামের ইমাম মসজিদে নবীর ইমাম বলতেছে আল্লাহ আকবার, কেউ হাত বানতেছে এখানে, কেউ বানতেছে এখানে, কেউ বানতেছে এখানে, কেউ হাতে বান্ধে নাই, হাতে বান্ধে নাই, দেখছেন না? আচ্ছা সেখানে মক্কার ইমাম কি ঘোষণা দিছে যে খবরদার এই মক্কা শরীফে যারা নামাজ পড়তে আসছেন এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব, খবরদার ইমামের অনুসরণ করা ওয়াজিব, ইমামের অনুসরণ ওয়াজিব না? আমি মক্কার ইমাম সাহেব মদিনার ইমাম সাহেব যেই তরিকায় যেই পদ্ধতিতে নামাজ পড়ি আপনারা এই লক্ষ লক্ষ মুসল্লি সবাই এই পদ্ধতিতে পড়তে হবে, এই কথা কোনো ইমাম সাহেব বলতে শুনছেন কি না? এত রঙে নামাজ পড়তেছে, ইমাম সাহেব পড়তেছে এক রঙে, মুসল্লিরা বিভিন্ন রকমের নামাজ পড়তেছে, পড়তেছে না? কিন্তু কেউ কাউকে বাধাও দিতেছে না, কেউ কাউকে বলতেছেও না। একজন দেখবেন আপনার পাশে দাঁড়ায় হাত এইভাবে খুলে রাখছে, আপনি কি কখনো বলছেন এই বেয়াদব হাত খোলা কেন, হাত বাঁধি পেল? আপনি কি হাত এইভাবে করে বাঁধি দিয়েছেন কোনোদিন? আপনার পাশে দাঁড়ায় দেখেন এই হাত খোলা রাখি নামাজ পড়ছে, বিশেষ করে আফ্রিকান কালো কালো মুসলিম ভাইয়েরা এইভাবে হাত খোলা রাখছে না? আচ্ছা এই মক্কা মদিনায় কত সুন্দর ইসলামের শিক্ষা, এত রকমের নামাজ পড়লেও কেউ কাউরের গালি গালাজও করে না, বাধাও দেয় না। তো বাংলাদেশে আসি কেন এটা গালি গালাজার বাধা দেওয়া শুরু করে দিলেন, কি বলেন? আরেকজন যদি আরেক রকম নামাজ পড়ে তা আপনার অসুবিধা কি? তার নামাজ কবুল না হইলে আপনার অসুবিধা কি? তার নামাজের জবাব তো তাকে দিতে হবে, আপনাকে কি দিতে হবে? আপনি হয়তো বলতে পারেন সুন্দর করে দাওয়াতের ভাষায় যে না এই হাদিস বেশি সহি, এই হাদিস মানলে আমল বেশি হবে, কিন্তু আপনি তো আরেকজনকে গালি গালাজ করতে পারেন না, ঝগড়া করতে পারেন না, তাকে মসজিদ থেকে বের করে দিতে পারেন না, মসজিদ থেকে বের করে দিতে পারেন? আচ্ছা শুনেন, আমরা যারা ইমাম সাহেব আছি আমাদের পিছনে যারা নামাজ পড়ে বড় বড় সুদখোরেরা নামাজ পড়ে, নামাজ পড়ে না আপনাদের দেশে মনে হয়? সুদখোর নাই মাশাআল্লাহ, তাহলে কেরানীগঞ্জে এখানে সুদখোর আছে? বড় বড় সুদখোর আছে, ছোট খাটো না খালি। আচ্ছা ঘুষখোর আছে আমাদের দেশে? আল্লাহ আকবার, সুদখোর ঘুষখোর যারা তাদের জন্য তো আমরা দোয়া করতে করতে করতে করতে তাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি, কি বলেন? আমরা যারা ইমাম সাহেব, কারণ ইমাম সাহেবকে সবচেয়ে বেশি হাদিয়াটা দেয় কারা? সুদখোর ঘুষখোরেরাই তো আমাদেরকে হাদিয়াটা বেশি দেয়। যারা হালাল ইনকাম করে তারা কয় টাকা হাদিয়া দেয়? তাদের দাওয়াতে তো না যাইলে বাসি, কারণ যে হালাল ইনকাম করে ভালো খাওয়াইতে পারে না, ভালো টাকা দিতে পারে না, হাদিয়া দিতে পারে না, তার দাওয়াত যত দূরে থাকা যায় ওজর দিয়ে আপত্তি দিয়ে না গেলেই তো বাঁচি, বরং সুৎখর গুসখর দাওয়াত দিলে সব দাওয়াত মিস করেও আগে ওই বাড়িতে দাওয়াত, কারণ হাদিয়াটা আসবে মিনিমাম 500-1000 টাকা। কিন্তু আরেক বাড়িতে গেলে তো 50 টাকা, হালাল ইনকামের যেহেতু 50 টাকা দিতেও তার কষ্ট হবে। তাহলে আমি আপনি যে ইমাম সাহেবরা নামাজ পড়াইতেছি, আমার আপনার পিছনে সুৎখোর নামাজ পড়তেছে, কোনোদিন বাধা দিছি কিনা? হে মুসল্লিরা, কোনো সুৎখোর আমার পিছনে নামাজ পড়বেন না, বের হয়ে যান, এ কথা বলছি কোনোদিন? কোনো গোসখোর আমার পিছনে নামাজ পড়বেন না, এ কথা বলছি? আচ্ছা, অনেক দাড়ি নাই অনেক ভাইয়ের আমাদের পিছনে নামাজ পড়তেছে, যাদের দাড়ি নাই তারা এই মসজিদ থেকে বাহির হয়ে যান, এ কথা বলছি নাকি? এইভাবে দেখেন জেনাকারী আমাদের পিছনে নামাজ পড়ে, সমাজের বড় বড় সন্ত্রাসী মদখোর জুয়াখোর আমাদের পিছনে নামাজ পড়ে, পড়ে না? কোনোদিন বলছি যে মদখোরেরা আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, আলাদা মসজিদ বানান, এ কথা বলছি? তাহলে আমার পিছনে যদি কোনো মুসল্লি একটু যদি নামাজ ভিন্ন রকম পড়ে তাও দুই একটা জিনিসের মধ্যে, তাহলে দেখা যায় যদি হয়তো আমিন আসতে বলার জায়গায় একটু জোরে বলছে, অপরাধ করছে কতটুকু? এতটুকুই তো। আচ্ছা, মক্কা মদিনার ইমামেরা জোরে বলে না আসতে বলে? তাহলে এই লোক যদি অপরাধ করে তো ওরাও তো অপরাধী, কি বলেন? এরা ভুল করছে না? আচ্ছা, সেখানে যদি ভুল চলতে পারে, বাংলাদেশে ভুল চললে অসুবিধাটা কোথায়? মক্কা মদিনায় যদি ভুল চলে, যেই মদিনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু আকবার, মদিনাতে কেয়ামত পর্যন্ত কোনোদিন দাজ্জাল ঢুকবে না, মদিনার প্রত্যেক গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন, দাজ্জাল ঢুকতে চাইলে ফেরেশতারা বাধা দিবেন, মদিনা হলো এলেমের রাজধানী, কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেম বিশুদ্ধ আলেম মদিনাতে পাওয়া যাবে। সেই মদিনার আলেমেরা যদি এরকম ভুল করতে পারে তো বাংলাদেশের একজন সাধারণ মানুষ ভুল করলে আমার আপনার ক্ষতিটা কি? মদিনায় ভুল হইতেছে, বাংলাদেশে ভুল হইলে অসুবিধা কি? আচ্ছা, তো ভুল করে ফেলছে লোকটা, তা আমি আপনি সুৎখোরকে মসজিদ থেকে বাহির করলাম না, গোসখোরকে মসজিদ থেকে বাহির করলাম না, মদখোরকে বাহির করলাম না, জুয়াখোরকে বাহির করলাম না, কেমন করে আমি ইমাম সাহেব বলতে পারি যারা একটু আমিন জোরে বলছেন তারা বের হয়ে যান? এরকম বলে না আমাদের দেশে, অনেক জায়গায় বলে। তাহলে আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, তুমি সুৎখোরকে মসজিদ থেকে বের করো নাই, গোসখোরকে বের করো নাই, মদখোর বের করো নাই, জুয়াখোর বের করো নাই, জানাকারী বের করো নাই, দুনিয়ার বড় বড় অপরাধী বের করো নাই, সামান্য অপরাধ করছে হয়তো, ভুল করছে, যেটা মক্কা মদিনায় ভুল করছে সেটা করছে হয়তো, সেই ভুলটা এমন ভুল যেটা মক্কা মদিনার ভুল, বাংলাদেশের ভুল না, মক্কা মদিনার ভুল যদি হয় তো মক্কা মদিনায় যাই এক রাকাত নামাজে কত রাকাত, মক্কাতে কয় রাকাত? এক রাকাতে এক লক্ষ রাকাত, সুবহানাল্লাহ। তাহলে মক্কাতে 30 দিন ছিলেন, 35 দিন ছিলেন, কত ওয়াক্ত নামাজ পড়ছেন? সব তো বরবাদ, কারণ ওই ভুলকারী ইমামের পিছনে নামাজ পড়ছেন না, তো ইমামের নামাজ বরবাদ হলে আপনারা তো বরবাদ। এই যে হজে গেলেন, যা নামাজ পড়লেন ফজিলত করলেন সব শেষ, কিচ্ছু ফেলেন না, কারণ এতদিন নামাজে তো হয় নাই। আচ্ছা, আমি যে কথাটা বলতেছি, আমার ভাইয়েরা যদি ভুল করে তাহলে আমি তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আমি ইমাম সাহেবের নাই, বরং আমার মসজিদে যত মুসল্লি আছে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আছে 5%, 95% মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাংলাদেশে আপনি যদি জরিপ করেন দেখবেন 5% মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 95% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এলাকায় হয়তো বেশি পড়ে, কিন্তু অন্য এলাকায় এত মানুষ নামাজ পড়ে না। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সংখ্যা হলো 5%, যারা নিয়মিত পড়ে না, শুক্রবারে যাদের নুরানি চেহারা দেখা যায়, দুই ঈদের দিনে যাদের চেহারা মুবারক দেখা যায়, তারপরে শবে বরাতে শবে কদরে দেখা যায়, এরকম মুসল্লির সংখ্যা 95%। তাহলে এই 5%কে মসজিদ থেকে বের করে দেওয়ার চেয়ে আমি ইমাম সাহেবের জন্য গুরুত্বপূর্ণ হইল ওই 95%কে কিভাবে মসজিদ মুখী করা যায়। আমার পিছনে যারা নামাজ পড়তেছে এদের আমল যদি একটু ডাইনে বামে হয় যে কোনো এক মাজহাবের সাথে কিন্তু মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না। আচ্ছা, এই যে রাফল ইয়াদাইন করে, রাফল ইয়াদাইন কি অন্য মাজহাবে নাই? হানাফি মাজহাবে নাই, কিন্তু শাফি মাজহাবে আছে, মালিকি মাজহাবে আছে, হাম্বলি মাজহাবে আছে, যে কোনো এক মাজহাবে তো আছে। আমিন জোরে বলা এটাও এক মাজহাবে আছে, আমিন আসতে বলা এটাও আছে, আছে না? আচ্ছা, আমিন আসতে বলো মাজহাবে আছে, জোরে বলো মাজহাবে আছে, রাফল ইয়াদাইন করাও মাজহাবে আছে, না করাও মাজহাবে আছে, আছে না? আচ্ছা, নামাজ না পড়া এটা কোন মাজহাবে আছে? এটা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, এটা কি হানাফি মাজহাবে আছে নাকি শাফি মাজহাবে আছে নাকি মালিকি মাজহাবে আছে হাম্বলি মাজহাবে আছে? তাহলে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তারা কোন মাজহাবের? এটা বলেন আবার, যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে নামাজ পড়ে, জুমার দিন নামাজ পড়ে, ঈদের দিন পড়ে, মাঝে মাঝে পড়ে, এরা কোন মাজহাবের? এরা লামাজহাবি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কোনো মাজহাবে নাই, এরাই লামাজহাবি। এই সূত্রটা মনে রাখবেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই পদ্ধতিতেই পড়ুক, এটা এক মাজহাবে না, এক মাজহাবে আছে, এরা মাজহাবি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, এরাই হলো লামাজহাবি, এরাই হানাফি মাজহাবেও এটা নাই। হানাফি মাজহাবে আছে যে নামাজ পড়া লাগবে না, শুক্রবারে পড়লে হবে। শাফি মাজহাবে, মালিকি মাজহাবে, হাম্বলি মাজহাবে কোনো মাজহাবে নাই, এরা হলো লামাজহাবি, কোনো মাজহাব নাই। অথচ আজকে আমরা আলেম ওলামারা লামাজহাবিদেরকে লামাজহাবি না বলি, যারা নামাজি তাদেরকে বলতেছি লামাজহাবি, কত বড় দুঃখজনক বিষয়। এই জন্য যারা মাজহাবি, যারা নামাজি পাঁচ ওয়াক্তের, তারা সবাই এক, আমাদের সবার পরিচয় আমরা নামাজি। কে কেমনে পড়তেছি সেটা মূল বিষয় না, একটু আগেই বলছি যে কবরের প্রশ্নে আপনি উত্তর দেওয়া মূল বিষয়, কোন গাইড পড়ে উত্তর দিচ্ছেন এটা মূল বিষয় না। মনকান্নকে জিজ্ঞেস করবো না, এই বাংলাদেশে কোন ফির সাহেব থেকে উত্তর এটা শিখছিল, এটা জিজ্ঞাসা করবো। এই বাংলাদেশে কোন মাহফিল থেকে শিখছিল এই উত্তরগুলো, এটা জিজ্ঞেস করবো। কোন নোট পড়ছেন, কোন গাইড পড়ছেন, কোন আলেমের সহবতে থাকি শিখছেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা। তাহলে মূল বিষয় হলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা। যেই দেশে আপনার ধরেন এক জায়গায় এমন অভাব যে মালসিকাতা চিনেন, মালসিকাতা আপনারা তো নোয়াখালীর মানুষ না, এই জন্য চিনবেন না। নোয়াখালীর ভাষায় একটা কাঁথা আছে, কাঁথাকে বলা হয় খেতা। নোয়াখালীর ভাষায় কাঁথার নাম হলো খেতা। তা একটা খেতার নাম আছে মালসি খেতা, মালসি খেতা বলা হয়। এটা মাথার দিকে ডাকলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিক ডাকতে গেলে মাথা খোলা থাকে, মানে মাথা এবং পা একসাথে ডাকতে পারবেন না। একদিক ডাকবেন, হয় মাথা ডাকতে হবে পা খোলা থাকবে, অথবা পা খোলা থাকবে মাথা ডাকবে। এই খেতাটার নাম হইল মালসি খেতা। এখন আপনার এরকম প্রয়োজন দেখা গেছে, আপনার মাথা ডাকতে গেলে পা ডাকতে পারবেন না, পা ডাকতে গেলে কোনটা ডাকবেন আগে, কোনটা জরুরি? জি মাথা। উহুদের যুদ্ধে আল্লাহ আকবার, উহুদের যুদ্ধে কয়জন সাহাবি শাহাদাত বরণ করছেন? সত্তর জন সাহাবি, সুহাদাই উহুদ আল্লাহ আকবার, দেখে আসছেন হাজি সাহেবেরা, সত্তর জন সাহাবির কবর এক জায়গায়, হামজা রাদিয়াল্লাহ তাআলা সহ। এই সত্তর জন সাহাবি যখন শাহাদাত বরণ করলেন, তাদের দাফন করার জন্য কাফনের কাপড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাফন করার মতো তো, সত্তর জন দাফন করার মতো আমাদের কাছে কাপড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, এক কাপড় দিয়ে দুইজন শহীদকে দাফন করো। আল্লাহু আকবার, একটা কাপড় দিয়ে দুইজনকে, দুইজন শহীদকে। এরপরে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক ডাকা যায় না, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক ডাকা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথার দিক ডেকে দাও, পায়ের দিক খোলা থাকুক। এই অবস্থায় সত্তর জন সাহাবিকে দাফন করা হয়েছে। যে সুহাদায় উহুদে আমরা জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করে আসি, সেই উহুদের সাহাবিরা শহীদ সাহাবি, আল্লাহ আকবার, ওই একজন সাহাবিকে এক পাল্লায় রাখলে সারা দুনিয়ার যত মুসলমান আলেম ওলামা ওলি বুজুর্গ যা আছে সব এক পাল্লা রাখলে ওই সাহাবির সমান হবে না। আল্লাহ আকবার, সেই সাহাবিদেরকে, সেই সুহাদায়ে উহুদদেরকে এক কাপড় দিয়ে দুজন সাহাবিকে দাফন করা হয়েছে। আবার মাথা ঢাকা হয়েছে, পা ঢাকা হয় নাই। এখন এরকম প্রয়োজন দেখা দিছে, আপনার খাবারও দরকার, আবার পোশাকও দরকার, আবার আপনার লেখাপড়াও দরকার। কোনটা আগে করবেন? লেখাপড়াও দরকার, খাবারও দরকার, তারপরে আপনার পোশাক আশাকও দরকার, চিকিৎসাও দরকার। এটার মধ্যে একটা সিরিয়াল আছে না, কোনটা আগে কোনটা পরে, অন্ন বস্ত্র তারপরে শিক্ষা বাসস্থান, এভাবে একটার পর একটা সিরিয়াল আছে না? তাহলে আপনার কোন কাজটা আগে জরুরি সেটা বের করতে হবে। যে আমি লা মাঝহাবিদেরকে মাঝহাবি বানানো, অর্থাৎ বেনামাজিদেরকে নামাজি বানানো, এটা আমার বেশি জরুরি। এই জন্য আমার মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এরা সবাই মাঝহাবি, এরা সবাই নামাজি, এরা সবাই মুসল্লি, এদের পরিচয় একটাই। হয়তো দুই একটা ক্ষেত্রে আমার সাথে সবার সাথে মিলে না, তাও বেশি না, সব মিলে দুই তিনটা, তাও ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুয়াক্কাদাও না, সাধারণ কয়েকটা সুন্নত, কারো মতে সুন্নত এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, একতলাপি বিষয়। সেটা নিয়ে আমি মুসলমান, আমি মুসল্লিদেরকে দুই ভাগ না করে, আমার ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে এক করা, এক করে সবাইকে নিয়ে যে ভাই আসেন, আমার এই সমাজে 95% মুসলিম নামাজ পড়ে না নিয়মিত, কোনো মাজহাব মানে না, আসেন তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহর দিনের দিকে নিয়ে আসি, নামাজি বানাই। আমাদের কাজ হলো এটা, যে সেই কাজ বাদ দিয়ে নামাজি নামাজি যখন ঝগড়া করি তখন শয়তান হাসে আর হাতের তালি দেয়, বলে যে মাশাআল্লাহ আমার কাজ সফল, কারণ নামাজি নামাজি যখন মারামারি করব তখন বেনামাজিরা তো নিরাপদে আছে, তারা মনে করতেছে আলহামদুলিল্লাহ মসজিদে যায়নি ভালোই তো হয়েছে, কারণ মসজিদে গেলেই তো হয় এই দলে না এই দলে মারামারি করতে হইতো, তার থেকে আমি বাইরে আছি তো ভালোই আছি। শয়তান বলে যে আলহামদুলিল্লাহ আমার কাজ সফল, আমি বেনামাজিদেরকে নিয়ে সুন্দরভাবে মসজিদের বাইরে আছি, তোদের ভিতরে আমি লাগাই দিছি ঝগড়া। এই জন্য আমি আমার ভাইদেরকে প্রথম যে কথাটা বলবো, যে মুসলিম ঐক্য, আমরা সবাই মুসলিম, মুসলিম ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না, মুসলিম ঐক্য রক্ষা করা এটা ফরজ। নামাজ পড়া যেমন একটা ফরজ, মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখা এটা আরেকটা ফরজ। দেখা যায় আমরা ছোটখাটো কারণে মুসলিমে মুসলিমে অনৈক্য করি। আমাদেরকে মুসলিমদেরকে মূল যেই জিনিস ধরে রাখতে হবে তাওহীদ, বিরত থাকতে হবে যে জিনিস থেকে, সেটার নাম শিরক। শিরকের বিরুদ্ধে সংগ্রাম একজন মুসলিমের, তাওহীদের পক্ষে একজন মুসলিমের শক্ত অবস্থান। আমরা সবাই তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তাওহীদ বুঝেন? তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ, মানে আল্লাহ রাব্বুল আলামিন একজন। এই ব্যাপারে সন্দেহ আছে? এই ব্যাপারে কি আবু জেহেলদের সন্দেহ ছিল, আবু লাহাবদের সন্দেহ ছিল, পৃথিবী ফেরাউনের সন্দেহ ছিল? অনেকের মনে মনে হচ্ছে সন্দেহ ছিল। অর্থাৎ কাফের মুশরিকদের ওই ব্যাপারে সন্দেহ ছিল না। আল্লাহ একজন, আল্লাহ খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এই ব্যাপারে কোনো কাফের মুশরিকেরও সন্দেহ ছিল না। সমস্যাটা ছিল এক জায়গায়, সেটা হলো তাওহীদ, একত্ববাদ। মানে কাফের মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসাবে বিশ্বাস করত না। আর নবী রাসূলেরা, মুমিনেরা আল্লাহকে বিশ্বাস করতেন এক হিসাবে, পাশাপাশি একক ক্ষমতার, একক ইবাদতের অধিকারী হিসাবে। এই একক ইবাদতের অধিকারী, একক ক্ষমতার মালিক, এটার নাম তাওহীদ। আর অসংখ্য ক্ষমতার মালিক, অসংখ্য ইবাদতের মালিক, এটার নাম শিরক। বুঝতে পারছেন? আমরা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পড়াই তো, এই জন্য মানে ছাত্রদের স্টাইলে আপনাদেরকে সংক্ষেপে বলতেছি যে তাওহীদ কি, শিরক কি। তাওহীদ হলো মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে একটা কথা মনে রাখবেন, ইয়াকা, ইয়াকার নাম তাওহীদ, তাওহীদের আরেক নাম ইয়াকা। এটা কোন সূরা আছে বলেন তো দেখি? মাশাআল্লাহ সবাই পারে দেখি, এই এলাকার সবাই তো আলেম, মাশাআল্লাহ অনেক কিছু জানেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক তাওহীদ শিখেছেন, আল্লাহ পাক বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। এখানে দুই জায়গায় একমাত্র লাগানো আছে, আছে না? শুধু ইবাদত করি কথা বলা হয় নাই, শুধু সাহায্য চাই কথা বলা হয় না, বলছে একমাত্র ইবাদত করি, একমাত্র সাহায্য চাই। এই একমাত্রটার নাম হইলো তাওহীদ। একমাত্র যখনই ছুটে যাবে তো বুঝবেন যে আপনার তাওহীদ ছুটে গেছে। এই জন্য ইমান আনার সময় আমরা কালেমায়ে শাহাদাত যেটা পড়ি, কালেমায়ে শাহাদাত পারেন জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু বলছেন না, এ ওয়াহদাহু মানে তাওহীদ, লা শারীকা লাহু মানে শেরিক নাই, মানে আমি শেরিকের বিরুদ্ধে শেরিক মুক্ত, আমি তাওহীদে বিশ্বাসী, এটা হলো ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি যদি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিশ্বাস করেন, আপনি মুমিন না। আপনি বিশ্বাস করতে হবে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, ওয়াহদাহু লা শারীকা লাহু। এখন কথা হলো ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস ছুটে যায় কিভাবে, এটা ছুটে যাওয়ার মূল যে কারণটা, আরবের কাফের মুশরিকেরা আবু জাহেল আবু লাহাবেরা কিন্তু হজ করতো প্রতি বছর, হজ করতো না কি বলেন? আচ্ছা, বাইতুল্লাহর আল্লাহর ঘরের মুতাওয়াল্লি কে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে? প্রথম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল আবু লাহাব, আল্লাহর ঘরের বাইতুল্লাহর মুতাওয়াল্লি সাহেব, কি নাম? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই লোক ছিল মুতাওয়াল্লি। আর মসজিদে হারামের এই বাইতুল্লাহর সভাপতি সাহেবের নাম ছিল আবু জাহাল। সভাপতি সাহেবের নাম কি? আবু জাহাল। যার বাড়িতে কি আছে মাশাআল্লাহ সবাই জানে, হাজি সাহেবেরা দেখে আসছেন, অনেক হাজি সাহেব আসি বলে যে হুজুর ভাই আমাকে একটু আবু জাহেলের বাড়িটা দেখাই দেন, জীবনের শেষ শ্রদ্ধাটা করে আসি। শেষ শ্রদ্ধা কি? প্রস্রাব পায়খানাটা করে আসি, মানে আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করতে পারা, এটাকে অনেক হাজি সাহেব সৌভাগ্য মনে করে, যে জীবনে বিরাট সৌভাগ্য যে আবু জাহেলের বাড়িতে গিয়ে প্রস্রাব করে আসতে পারছি, এটাই আমার জীবনের সাফল্য। তাহলে সেই আবু জাহেলও কিন্তু মসজিদে হারামের সভাপতি ছিলেন, উনি সভাপতি সাহেব, আবু লাহাব মুতাওয়াল্লি সাহেব। এই আবু জাহেল আবু লাহাবেরা যখন আপনার আল্লাহর ঘর তাওয়াফ করত, তাওয়াফ করার সময় কি বলতো? আমরা বলি কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আমরা তালবিয়া বলি এটা। তারও একটা তালবিয়া বলতো, এই তালবিয়াটাই ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, তারা একটা তালবিয়া বলতো, কি তালবিয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, এই অংশটা আমাদের তালবিয়ার মধ্যে নাই, ওই আবু জাহেল আবু লাহাবরা তালবিয়ার মধ্যে লাগাইছে যে লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, বলতো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই, তবে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে তুমি যাদেরকে নিজে শরীক বানাই নিছো, তাহলে শরীক কিন্তু আমরা বানাই নাই, আমাদের দোষ নাই, তুমি বানাই নিছো। এজন্য তারা 360টা যে দেবীর মূর্তির ইবাদত করত, পূজা করত, সেই 360টারে তারা মনে করত এদেরকে আল্লাহ পাক নিজেই আল্লাহর সাথে শরীক বানাই নিছে, এটা তারা নিজেরা বানায় নাই, বানাইছে কে? মানে শিরক তারা নিজেরা করে না, বলে যে আল্লাহ নিজেই তো এদেরকে শরীক বানায় নিছে, বানায় নিয়ে কাউকে আল্লাহ পাক সম্পদের মালিক বানায় দিছে, বলছে যে আমি তো সম্পদের মালিক, তোমাকে দিয়ে দিলাম এই দায়িত্ব, তারপর একজনকে জ্ঞান বিজ্ঞান দিয়ে দিল, একজনকে লক্ষ্মী অলক্ষ্মী দিয়ে দিল, একজনকে শুভ অশুভ দিয়ে দিল, একজনকে এটা দিয়ে দিল, আল্লাহর ক্ষমতাগুলোকে ভাগ করে দিছে। এখন আচ্ছা শুনেন, আমাদের দেশের সবচেয়ে ক্ষমতা কার কাছে? রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা কার? মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না, এটাও তো জানে না, রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানও তো জানে না। মহামান্য রাষ্ট্রপতির পরে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সব আইন অনুমোদন করতে পারে না, সর্বশেষ আইনটা অনুমোদন করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। তাহলে এই মহামান্য রাষ্ট্রপতি, তার কাছে সরাসরি যাওয়া যায় না, তার কাছে আপনার কোনো কাজ দরকার, তখন কি করেন? চিন্তা করতে থাকেন মহামান্য রাষ্ট্রপতির দ্বারে কাছে কারা কারা আছে, ফিয়ন কারা আছে, কেরানি কারা আছে, ওই অমুক জায়গায় আশেপাশে যারা থাকে, অথবা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আশেপাশে কারা কারা আছে, এগুলো খুঁজি না? ওই মন্ত্রী সাহেবের ফিএস কে আছে, আশেপাশে কে আছে, কাজটা যদি করাইতে হয় তো সরাসরি মন্ত্রীর কাছে যাওয়া যাবে না, ওই লোকটারে দিয়ে করাইতে হবে, এটা আমরা ধারণা করি না? আরবের কাফের মুশরিকরাও মনে করত আল্লাহ রাব্বুল আলামিন হলো মহান ক্ষমতার অধিকারী, আল্লাহ পাকের কাছে ছোটখাটো সব বিষয় নিয়ে যাওয়া যাবে না, আল্লাহকে বিরক্ত করা যাবে না, ছোটখাটো জিনিস ওই আল্লাহর যারা আল্লাহ যাদেরকে আল্লাহ পাক শরীক বানাই নিছেন তাদের কাছে গেলেই হবে, এরা আল্লাহর নিকটে থাকে, এরা আল্লাহর মুকাররাবিন, বড় বড় কঠিন কঠিন বিষয় যেগুলা সেগুলা এদেরকে দিয়ে হবে না, সেগুলো আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য দেখেন যখন আবু জেহেল যুদ্ধের ময়দানে যায়, বদরের যুদ্ধে যায়, আল্লাহর ঘরের গিলাব ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আবু জেহেল আল্লাহর ঘরের গিলাব ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আচ্ছা সবসময় 360 জনের কাছে কান্নাকাটি করে, ওই দিন আল্লাহর কাছে করছে কেন? হ্যাঁ এটা বড় সমস্যা, বুঝতে পারছে? এটা ওই 360 জনের পাওয়ারের মধ্যে নাই, ওই 360 জনের সিগনেচারে এই ফাইলে কাজ হবে না, এই ফাইলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সিগনেচার লাগবে, এই জন্য এটার জন্য ধরনা দিছে আল্লাহ পাকের কাছে। কিন্তু ছোটখাটো সন্তান দরকার, টাকা পয়সা দরকার, তারপরে বিপদ আপদ দূর করা দরকার, এগুলো ওই 360 জনের কাছে, লাতের কাছে, উজ্জার কাছে, মানাতের কাছে, হুবলের কাছে। আজকের মুসলিম সমাজেও এই শিরকি বিশ্বাসগুলো ঢুকে গেছে, মনে করে যে ছোটখাটো জিনিস আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। যারা আল্লাহর ওলি আছে, বন্ধু বান্ধব আছে, মুকাররাবিন আছে, কাছে কিনারে থাকে, তাদের কাছে চাইলে তো দিয়ে দিতে পারে, আল্লাহরে বিরক্ত করার দরকার কি বলেন? এই জন্য আল্লাহ পাক শিখাইছেন সুরা আল ফাতিহার মধ্যে এমন একটা সুরা যে যেই সুরা প্রত্যেক রাকাতে পড়তে হয়। এখানে আল্লাহ শিখাইছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলারে এবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই যা কিছু দরকার সব একমাত্র তোমার কাছে, এবাদত করি যার, সাহায্য চাই তার। তাহলে এবাদত যার কর্ম, সাহায্য তার কাছে চাম, এবাদত করি আল্লাহর, সাহায্য কি অন্যের কাছে চাওয়া যাবে? তাহলে আমার ছোট সমস্যা হোক, বড় সমস্যা হোক, সকল সমস্যার জন্য, সকল বিপদ আপদের জন্য, সব কিছুর জন্য ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার নাম তাওহীদ। এটার বাহিরে যদি অন্য দিকে ধর্ণা দিই, ডানে বামে, কারোর যদি আল্লাহর পিএস বানাইনি, কারোরে আল্লাহর কেরানি বানাইনি, কারোরে আল্লাহর অফিসের লোক বানাইনি, এদের কাছে ধর্ণা দিই, এটার নাম শেরেক। কয়েকটি বড় বড় শেরেক আমাদের ভিতরে ঢুকে আছে, যেমন ধরেন তিয়ারা, তিয়ারা মানে শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা, শুভ অশুভ লক্ষণ। শনিবারে মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, আপনাদের দেশে হয়, খুব কম শনিবার মঙ্গলবারে নাই, সব বিয়ে শাদী বৃহস্পতিবার আর শুক্রবার। কারণ কি? বৃহস্পতিবার আর শুক্রবার ভালো দিন, শুভ দিন, শনিবার মঙ্গলবার শুভ না, এই দিন বিয়ে শাদী হলে মঙ্গল হবে না, এই বিশ্বাসের নাম হলো শিরক। সমস্ত দিন আল্লাহ পাকের কাছে সমান, শনিবার আর মঙ্গলবার নাই, এটা মুশরিকদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস। আপনি যদিও বিশ্বাস করেন শনিবার মঙ্গলবারে ভালো কাজ করা যাবে না, শুভ কাজ করা যাবে না। আচ্ছা আপনাদের দেশে বিয়ে শাদীতে যখন মোহরানা ধরে, তো 1,01,000 এরকম ধরে না? 1,00,000 কেন? এক টাকা না ধরলে, সোজা সোজা ধরলে এখানে অলক্ষী লাগবে, অশুভ হবে, শূন্যতে কাজ হয় না, এই বিশ্বাসের নাম শিরক। আপনি সোজা সোজা ধরবেন, এক বাড়ানো দরকার নাই, এই এক বাড়ানো না বাড়াইলে যদি ক্ষতি হবে বিশ্বাস করেন, এটার নাম শিরক। একটা দিন আছে বাঁশ কাটা না, এদিন বাঁশ কাটা যায় না, জি সোমবার, সোমবারে বাঁশ কাটা না, সোমবারে বাঁশ কাটলে ক্ষতি কি? আল্লাহ রাসূল কোন হাদিসে নিষেধ করছে যে সোমবার দিন বাঁশ কাটিও না? হ্যাঁ, এই বিশ্বাসের নাম শিরক। তারপরে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, দেখলেন যে খালি কলস লয়ে একজন বাইরে হয়েছে, একটা মহিলা, আজকে দিন শেষ, কারণ খালি কলস দেখে গেছে, এটার নাম শিরক। একটা ভালো কাজে বের হয়েছেন, ফেসায় ডাক দিছে, কয় আজকে শেষ। রাস্তায় একজন মুরব্বীর সাথে দেখা, কয় এই লোক অলক্ষী, এর সাথে দেখা হয়েছে, আজকে কাজ আর হবে না, শেষ। সকালবেলা দোকানে গেছেন বাকির জন্য, কয় না আজকে এখন আমার যাত্রা, বাকি দেওয়া যাবে না। সকালবেলা বাকি দিলে অসুবিধাটা কি? আপনি সারাদিন বাকি দিতে পারবেন, সকালবেলা বাকি দিলে অসুবিধা কি? আপনার মধ্যে বিশ্বাস ঢুকে আছে, সকালবেলায় বাকি দিলে সারাদিন আর বিক্রি হবে না, ব্যবসা বাণিজ্য ভালো হবে না, এই বিশ্বাসের নাম শিরক। এরকম হাজার হাজার বিশ্বাস আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, একেবারে রগ্রেসার মধ্যে ঢুকে আছে, এরকম বিভিন্ন বিশ্বাস। এই জাতীয় যত কুবিশ্বাস, অন্ধবিশ্বাস, শুভ অশুভ লক্ষণ, এই সবগুলোর নাম শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, লাইসা মিন্না মান তাতায়্যারা ওয়া তুতায়্যারা বিহি। যে লোক এরকম অশুভ লক্ষণে বিশ্বাস করে সেই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আপনাদের দেশে গণকের বিশ্বাস আছে, যে গণকের কাছে হাত দেখায়, যে হাতটা একটু দেখেন তো আমার সামনে কি, তারপরে আছে রাশিটা দেখেন তো, বৃষ রাশি না কুম্ভ রাশি না তুলা রাশি, রাশিটা একটু দেখেন আমার সামনের এক বছর কিভাবে যাবে, শুভ হবে না অশুভ হবে। গণকের কাছে গিয়ে শুভ অশুভ নির্ধারণ করা, এগুলাকে বলা কাহানা, এগুলা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় শুভ অশুভ জিজ্ঞাসা করে, লাম তুকবাল সালাতু আরবাঈন লাইলা, 40 দিন পর্যন্ত আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। এরপরে যদি সে বিশ্বাস করে তাহলে ফাকাদ কাফারা বিমা আনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাযিল হয়েছে সেগুলোর প্রতি কুফরি করলো, অর্থাৎ তার ইমানে থাকবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে অন্যের উপরে তাওয়াক্কুল করা, এটার নাম শিরক। ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় মনে মনে করলেন, আমার হুজুর কবরে যিনি আছে উনি আমাকে দেখবেন, বিপদ আপদে পড়লে উনি আমাকে উদ্ধার করবেন, তাহলে তাওয়াক্কুলটা কার উপরে চলে গেল, এটা শিরক। আপনার হাতের মধ্যে লাগায় রেখছেন একটা বান্দি, কি বলে আপনাদের দেশে এটারে কি বলে, হ্যাঁ হ্যাঁ তাবিজ লাগিয়ে রেখেছেন, কোন যে আমার বিপদ আপদ অসুখ যা আছে এটার মাধ্যমে দূর হয়ে যাবে, এটা দূর করে দিবে, এটার নাম সবাই বলে না, মনে অনেকের হাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ কেউ আমরা বলি যে কোরআন দিয়ে দিলে তো অসুবিধা কি, আচ্ছা কোরআন দিয়ে লিখে যদি দেওয়া অসুবিধা না হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে কোরআন দিয়ে কোনোদিন কোনো লোককে দিচ্ছেন, যে কোরআনের আয়াতটা লিখে দিলাম তুমি এটা লাগাই রাখিও তোমার বিপদ আপদ দূর হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দিচ্ছেন, তা আল্লাহ রাসূল না দিলে আমার দেওয়ার দরকারটা কি, রাসূলের থেকে বেশি পণ্ডিতি করার আমার দরকারটা কি? শুনেন, কিছু জিনিস আছে আমরা সবাই বুঝি কিন্তু বুঝার পরেও সমাজ থেকে দূর হয় না, কারণ হলো এটার পিছনে মাল আছে, যেটার পিছনে মাল থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সেটা বুঝলেও দূর হয় না। দেখবেন যে অনেকেই আমাদের সমাজে মিলাদ খতম বিভিন্ন রকমের জিনিস এগুলাকে পছন্দ করেন না কিন্তু সমাজ থেকে যায়ও না। দেওবন্দি ওলামায়ে কেরাম তাদের মত হইল মিলাদ কেয়াম এগুলো তারা পক্ষে না, কিন্তু অধিকাংশ মসজিদের ইমাম সাহেব দেওবন্দির সিলসিলার ওলামায়ে কেরাম কিন্তু মিলাদ কেয়াম যায় না, কারণ কি, এটার পিছনে হাদিয়া আছে, হাদিয়া বন্ধ করে দেন এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার এটা যে শিরক এই ব্যাপারে কারো দ্বিমত নাই, কিন্তু এটার ব্যবসা বিশাল ব্যবসা, এটার সাথে কোনো ব্যবসার মিল নেই, এক একটার হাদিয়া 20,000 30,000 50,000 আছে, একদিন আমার কাছে এক লোক আসছে, আসে বলে যে হুজুর 30,000 টাকা একটা তাবিজ নিছিলাম, তা এটা হারাই গেছে, হারানোর পরে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, এখন ওই হুজুরও নাই যার থেকে নিছি, এখন আপনারই পাইছি, আপনি আরেকটা দেন। তাহলে এক তাবিজে 30,000। আমি যদি বলতাম যে না ওই 30,000 তো ওই আমলে, এখন তো আর 30,000 নাই, এটার দাম এখন 50,000, ওই লোক কিন্তু 50,000ও দিতে রাজি। তাহলে এই ব্যবসার সাথে কি ব্যবসা আছে? তাহলে এই জিনিসগুলো, এগুলো যেগুলো কোরআন সুন্নায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি দেন নাই, সাহাবীরা দেন নাই, সেগুলোকে আমরা যতই হালাল বানানোর চেষ্টা করি সেটা শিরক। এইভাবে আপনার আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা, এটা শিরক। আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা, বিপদ আপদে পড়ছেন, অমুক জায়গায় 10 টাকা দেবো, আপনি মসজিদ নাই আপনার বাড়ির পাশে, মসজিদে 5,000 টাকা দিয়ে দেন, আপনি মসজিদে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, ওই অমুক জায়গায় দিবেন, অমুক জায়গায় দিবেন, অমুক জায়গায় দিবেন, কেন দিবেন? ওই অমুক জায়গায় যিনি আছে উনি আপনার বিপদ দূর করে দিব, এই বিশ্বাস ঢুকে গেছে, এটার নাম শিরক। মানত করতে হবে আল্লাহর জন্য, আপনার যা কিছু দরকার দোয়া করবেন কার কাছে? তাহলে কেউ ফিরে না খালি হাতে, গেলে আল্লাহর দরবারে, অন্য কারো দরবারে না, অন্য কারো দরবারে গেলে খালি হাতে খালি পকেটে ফিরতে হবে, হাতও খালি হবে পকেটও খালি হবে। তা আল্লাহর দরবারে গেলে হাতও ভর্তি হবে পকেটও ভর্তি হবে, কারণ সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার টাকা পয়সা দরকার, দেওয়ার মালিক আল্লাহ। আপনার রিজিক দরকার, দেওয়ার মালিক আল্লাহ। আপনার সন্তান দরকার, দেওয়ার মালিক আল্লাহ। এটার নাম তাওহীদ। কিন্তু যখন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য দিকে যাবেন, অথবা দুই দিকে লাইন রাখলেন, মনে করলেন যে আল্লাহর দিকেও লাইন লাগাই রেখেছি, আবার ওই দিকেও লাগাই রেখেছি, যে দিকে কাজ হয় এটাও শিরক। লাইন লাগাইতে হবে একদিকেই, কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এটার নাম তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য দিকে যদি এই লাইন লাগান, এটার নাম শিরক। এই জাতীয় যত শিরক আছে সমাজে, এই সকল শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং শিরকের সাথে কোনো আপোষ করবেন না, কারণ শিরকের কারণে আপনার সব আমল বরবাদ। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান আমালুক, যদি শিরক করো তো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করবা আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক বলেন শিরক করবা এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য যত গুনাহ করো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হাদিসে কুদসির মধ্যে আসছে, মাল্লাকিয়ানি বি কোরাবিল আরদি খাতিয়াতান, যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে কিন্তু লা ইউশরিকু বি শাইয়্যা, আমার সাথে কোনো শিরক করে নাই, লাকীতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো শিরক করা যাবে না, শিরক করলে আল্লাহ পাক মাফ করবেন না। তাওহীদের কারণে ঈমান জান্নাত নির্ধারণ হবে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার সর্বশেষ কালাম হবে, আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আখের কালাম মানে যারা আরব দেশে গেছেন তারা জানেন, আরবির দোকানে গেলে আরবি প্রথমে আপনি জিজ্ঞেস করলেন ভাই এটা কয় টাকা, তো আমাদের বাঙালির অভ্যাস হইলো দাম দর করা ছাড়া তো আমরা জিনিস কিনতে পারি না, আরবেরা কিন্তু এত দাম দরে অভ্যস্ত না, তো বাঙালি প্রথম বলছে 20 রিয়াল, বাঙালি কয় 10 রিয়াল, বাঙালি আগে থেকে ধরে রেখেছে যা বলবো অর্ধেক বলতে হইব। আচ্ছা, তারপরে বাড়াইতে বাড়াইতে 12 রিয়াল 13 রিয়াল, পরে আরবি বলে দিল 15 রিয়াল আখের কালাম, বাস 15 রিয়াল হলে নাও না, বাস নাও বিদায়, এরপরে আর কোনো কথাবার্তা নাই, এটাই আখের কালাম। আখের কালাম মানে কি? শেষ কথা, এরপরে আর কোনো কথা নাই। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরা কালামিহি, যার আখের কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি তাওহীদ ছাড়া আর কিছু বুঝি না, আমার বিপদ আপদ রোগ শোক যা কিছু আছে সব কিছু দূর করার মালিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার খালেক নাই, রিজিক দাতা নাই, বিপদ আপদ দূরকারী নাই, আমি আল্লাহকেই মানি। এই তাওহীদের কারণে জান্নাত নির্ধারণ হবে, শিরকের কারণে জাহান্নাম। এজন্য সবসময় শিরক থেকে আমরা দূরে থাকব আর তাওহীদ থেকে, তাওহীদকে মজবুত করে ধরবো, ইমানকে তাওহীদের আকারে ধরবো। কারণ আমাদের অধিকাংশ মুমিনের ইমান তাওহীদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা দীর্ঘায়িত করবো না, পরিশেষে আরেকটি কথা বলেই আমি শেষ করে দিব। সর্বশেষ কথাটা যেটা বলবো সেটা হলো মদিনার, মদিনা মুনাব্বারার যে এলেম, মদিনা মুনাব্বারা হলো এলেমের রাজধানী। প্রত্যেক জিনিসের এক একটা রাজধানী থাকে, থাকে না? বাংলাদেশের রাজধানী কোথায় আপনাদের জায়গায়? তো বাংলা, আপনারা বাংলাদেশের রাজধানীতে আছেন, এরকম প্রত্যেকটা দেশের এক একটা রাজধানী আছে। আচ্ছা, তাহলে এলেমেরও একটা রাজধানী আছে, সেই রাজধানী কোথায়? মদিনা মুনাব্বারা, এলেমের রাজধানী। আচ্ছা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? মাশাআল্লাহ, সবাই জানে, ওই এখান থেকে মনে কিছু ভাই জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, দুনিয়াতে আমি এসেছি মুআল্লিম হয়ে। মুআল্লিম তো বুঝেন, মুআল্লিম মানে কি? মাশাআল্লাহ, দেখেন সবাই আরবিও জানে। এক লোক সৌদি আরব যায় বলছিল যে এখানে মা সবকিছু আরবি, একটা জিনিস আছে বাংলা, সেটা কি? আজানটা বাংলা। কারণ বাংলাদেশে যেভাবে আজান দেয় সৌদি আরব সেভাবে আজান দেয়, এই জন্য এটা বাংলা। তো মুআল্লিম এটা তো বাংলা, কারণ আপনারা তো সবাই মুআল্লিম বললেই জানেন। বুইস্তু মুআল্লিমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো মানুষের ছাত্র ছিলেন না, তিনি হলেন উস্তাদ মুআল্লিম, আর বাকি সবাই ছাত্র। আমরা সবাই ছাত্র, সবাই তালেবুল ইলম, একমাত্র মুআল্লিম হলেন পৃথিবীতে একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপরে পৃথিবীতে সবচেয়ে এলেমওয়ালা মানুষ কারা? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। বড় বড় সাহাবায়ে কেরাম, যারা এলমে তাফসীরের বড় আলেম, এলমে হাদিসের বড় বড় আলেম, তাদের সবার অধিকাংশের কবর কোথায়? আল্লাহু আকবার, মদিনাতে। বাকি কবরস্থান জিয়ারত করছেন না? বাকি কবরস্থানে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, নবী সাল্লামের পরে এই উম্মতের যারা সবচেয়ে বড় আলেম তাদের সবার কবর কোথায়? মদিনা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মদিনাকে দাজ্জাল থেকে হেফাজত করবেন। দাজ্জাল মদিনার চতুর্দিক দিয়ে ঢুকার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক দাজ্জাল থেকে মদিনা মুনাব্বারাকে হেফাজত করবেন। প্রত্যেক রাস্তা রাস্তায় আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে মদিনার এলেমে দাজ্জাল মুখ দিতে পারবে না, বাকি দুনিয়ার যত জায়গার এলেম আছে সব এলেমে দাজ্জাল মুখ দিয়ে দিবে। বাংলাদেশের এলেমে মুখ দিতে পারবে নাকি? জি, অনেকে বলতেছে পারবে না, মনে হয় কি সন্দেহ আছে? বাংলাদেশে দাজ্জাল আসবে কি আসবে না? অবশ্যই আসবে, সন্দেহ থাকলে তো ইমানে নাই। দাজ্জাল শুধু মক্কা মদিনায় যাবে না, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সর্বত্র যাবে। তাহলে বাংলাদেশে আসবে না? তাহলে বাংলাদেশের এলেমের মধ্যে, বাংলাদেশের এলেম, এলেমের মধ্যে দাজ্জালে মুখ দিতে পারবে কি পারবে না? কিন্তু মদিনার এলেমে মুখ দিতে পারবে? আচ্ছা, ইন্ডিয়ার এলেমে দাজ্জাল মুখ দিতে পারবে কি পারবে না? হ্যাঁ। আচ্ছা, পাকিস্তানের এলেমে মুখ দিতে পারবে কি পারবে না? আচ্ছা, তারপরে ধরেন কাতার, কুয়েত, এগুলো পারবে? আচ্ছা, আমেরিকার এলেমে, আমেরিকা এত শক্তিশালী, সেখানেও যাই মুখ দিতে পারবে? অস্ট্রেলিয়া, সারা দুনিয়াতে পারবে, কিন্তু মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারবে না, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইমান লায়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আল্লাহু আকবার, যেমন সাপ গর্ত থেকে বের হয়ে চতুর্দিকে ঘুরে আবার গর্তে ফিরে আসে, ইমান মদিনা থেকে বিস্তার লাভ করে সারা দুনিয়া ঘুরে আবার মদিনার ইমান মদিনাতে ফিরে আসবে, সুবহানাল্লাহ। তাহলে ইমান পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত কোথায়? মদিনাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনা হলো নাফেখুল কীর। নাফেখুল কীর বুঝেন, কামারের এমনি এমনি টান আছে, এটারে কি বলেন? আপনারা কি বলেন? কামারের কাছে এরকম জিনিস একটা থাকে না, এভাবে ধরে ধরে টানে, কোন এলাকায় বলে হাতি না, শুদ্ধ ভাষা হলো হাফর। হ্যাঁ, এইভাবে ধরে ধরে টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা হলো হাফরের মতো, মদিনার মধ্যে যদি কোনো আবর্জনা থাকে ওই হাপরের মতো আবর্জনা মদিনা থেকে দূর করে দিবে, এবং কেয়ামতের আগে মদিনাতে একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের মাধ্যমে যত মুনাফেক থাকবে, যত দুর্বল ইমানওয়ালা থাকবে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ মদিনাকে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত পরিশুদ্ধ রাখবেন, বিশুদ্ধ রাখবেন। তাহলে বাদা আল ইসলাম ও গারিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, আবার ইসলাম ফিরে আসবে অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে, সেটা কোথায়? মদিনাতে ফিরে আসবে, ইমান মদিনায় ফিরে যাবে। আচ্ছা, তাহলে মদিনার ওলামায়ে কেরামদের এত্তেবা করা, এটা হলো ফেতনার যুগে ফেতনা থেকে বেঁচে থাকার বড় উপায় হলো মদিনার ওলামায়ে কেরামদেরকে এত্তেবা করা। আমার কথাকে বুঝে আসছে? আচ্ছা শুনেন, এই ব্যাপারে এই প্রসঙ্গে মদিনার প্রসঙ্গে একটা কথা বলেনি, বর্তমান পৃথিবীতে দুইটা ধারা আছে, একটার নাম তাকলিদি ধারা, একটার নাম তানাক্কলি ধারা। এই দুইটা জিনিস বুঝলে সূক্ষ্মভাবে তাহলে সব বুঝতে পারবেন। রাত অনেক হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে জিনিসটা বুঝাই দিচ্ছি। একটাকে বলা হয় তাকলিদি ধারা, একটার নাম হলো তানাক্কলি ধারা। হানাফি মাজহাব, যেটা আমাদের প্রত্যেকটা মাজহাব, হানাফি মাজহাব তিনটা মাজহাব মিলে একটা মাজহাবের নাম হানাফি মাজহাব। আমরা যে মাজহাবের অনুসরণ করি এই মাজহাবের নাম কি? হানাফি মাজহাব। হানাফি মাজহাব কিন্তু একটা মাজহাব না, তিনটা বড় বড় মাজহাব ছিল, এই তিনটা ফিকহি মাজহাবকে একত্রিত করে নাম হয়েছে হানাফি মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা মাজহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আরেকটা মাজহাব। এই তিনটা মাজহাব মিলে একটা মাজহাব হয়েছে, এটার নাম হলো হানাফি মাজহাব। এই হানাফি মাজহাবের মাসালাগুলোর মধ্যে দেখবেন কোনটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, কোনটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, কোনটা দেখবেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, কোনটা দেখবেন যে ইমাম মুহাম্মদ আর আবু ইউসুফ একমত, আবু হানিফার মতের সাথে মিল নাই, কোনটা দেখবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একমত, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সাথে মিল নাই। তাহলে এখানে দেখেন তিনটা মাজহাব মিলিত হয় একটা মাজহাব হয়েছে, এবং এক মাজহাব হওয়ার কারণে আপনি কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হুবু অনুসরণ করতেছেন না, এবং অধিকাংশ মাসালায় আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসালা অনুসরণ করি না, অনুসরণ করি হয় মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অথবা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির, কিন্তু মাজহাব হানাফি মাজহাব। কথাটা বুঝতে পারছেন? এই যে এই তিনটা মাজহাব মিলে এক মাজহাব হওয়া, এটার নাম হলো তানাক্কুল, এটাকে বলা হয় তানাক্কুল বাইনাল মাজাহেব, মানে কয়েকটি মাজহাবকে এক মাজহাবে রূপান্তর করা। আচ্ছা, এখন কথা হলো তিনটা আলাদা আলাদা থাকলে অসুবিধা কি, একটা করা হয়েছে কেন? একটা করার কারণ হলো তিনজন আলাদা আলাদাভাবে রিসার্চ করছেন, গবেষণা করছেন, গবেষণা করার পরে তিনটা গবেষণা যখন এক জায়গায় এসে গেছে তখন দেখা গেল যে কোনো কোনো গবেষণার থেকে আরেকটা গবেষণা শক্তিশালী পাওয়া গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মাসালাটা যে হাদিস দিয়ে রায় দিছেন, দেখা গেছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যেটা রায় দিছেন সেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিরটা শক্তিশালী বেশি। তো শক্তিশালীটা পাওয়ার পরে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরটা মানবো কেন? ইমাম মুহাম্মদেরটাই মানবো। আবার দেখা গেছে কোনোটা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির থেকে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দলিলটা বেশি শক্তিশালী। এই জন্য তিনজনের মাজহাবকে একত্রিত করে যেখানে যার দলিলটা বেশি শক্তিশালী সেইটাকে নিয়েই হানাফি মাজহাব। অর্থাৎ তানাক্কুল করার উদ্দেশ্য হলো যে সবচেয়ে সহিটা আমি মানব, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সবকিছু আমি অন্ধভাবে মানব না। ইমাম মুহাম্মদ যদি আবু হানিফার থেকে সহি বলে আমি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিরটা মানব, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে সহিটা বলে আমি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরটাতে মানব। এই জন্য তিনটারে মিলে একটা করা হয়েছে, এটার নাম হানাফি মাজহাব। এই ইতিহাস আমরা অনেকে জানি না, আমরা মনে করি হানাফি মাজহাব মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব না, শুধু এখানে তিনটা মাজহাব। যে এই এক মাজহাব হওয়ার পরে পৃথিবীতে অনেকগুলো মাজহাব ছিল, পরে লাস্টে এসে চারটা মাজহাব থেমে গেছে, হানাফি মাজহাব, শাফি মাজহাব, মালিকি মাজহাব, হাম্বলি মাজহাব। এখন মাজহাব আছে পৃথিবীতে কয়টা? চারটা। এখন আমাদের এই উপমহাদেশের প্রাণ কেন্দ্র, সবচেয়ে বড় এলেমের কেন্দ্র, গবেষণার কেন্দ্র, সেটার নাম কি? দারুল উলুম দেওবন, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় যেটা রিসার্চ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলামিক গবেষণা কেন্দ্র, সেটার নাম দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের মতামত হলো, রিসার্চ হলো যে এই চারটা মাঝহাবের যে কোনো একটা মাঝহাব আপনি অনুসরণ করে চলতে হবে। এটা হলো দারুল উলুম দেওবন্দের রিসার্চ গবেষণা। এবং তাদের এই গবেষণার পক্ষে যুক্তিও আছে, তাদের এই গবেষণার পক্ষে যুক্তি হলো আপনি যদি চার মাঝহাব একসাথে অনুসরণ শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনি সুবিধা খুঁজতে থাকবেন যে কোন মাঝহাবের কোন জিনিসটা সুবিধা আছে। যেমন দেখা যায় কোনো মাঝহাবে তিন তালাক একসাথে দিলে এক তালাক হয়, আবার কোনো মাঝহাবে তিন তালাক দিলে একসাথে দিলেও তিন তালাক হয়, এরকম আছে না? এখন আপনি সব জায়গায় দেখা যাবে হানাফি, কিন্তু তালাক দিলে খুঁজবেন শাফি মাঝহাব, এরকম খোঁজে দেখবেন যে যারা তালাক দেয় তালাকের আগে স্ত্রী এটা মহা খারাপ, কিন্তু তালাক দেওয়ার পরে স্ত্রী এটার মতো দুনিয়াতে আর ভালো স্ত্রী আর নাই, এটাকে যে কোনো উপায় মিথ্যা বলে, কলা কৌশলে হিলা করে, শয়তানি করে, যে কোনো ভাবে রাখতেই হবে। বাস এখন খুঁজতে থাকে কোথায় গেলে কোন মুফতি সাহেবের কাছে গেলে ফতোয়া পাওয়া যাবো এটাকে রাখার মতো, তাহলে সুবিধা খুঁজলো না। এই জন্য দেওবন্দের ওলামায়ে কেরামের মত হলো যেহেতু চার মাঝহাব একসাথে অনুসরণ করলে সুবিধা খোঁজার সম্ভাবনা আছে, এজন্য করা যাবে না, একটা করতে হবে। কিন্তু মদিনা মুনাওয়ারার যে ওলামায়ে কেরাম, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনাতে আরেকটা বড় ইসলামিক রিসার্চ সেন্টার, সেটার নাম হলো ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা। এটার ফর্মুলাটা দেওবন্দের থেকে ব্যতিক্রম। জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার ফর্মুলা হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। তাদের মত হলো যে হানাফি মাজহাব যদি তিন মাজহাব মিলে এক মাজহাব হইতে পারে, অন্যান্য মাজহাব যদি তিন চারটা মিলে একটা হইতে পারে, তাহলে এই চারটা মিলে একটা হওয়া যাবে না কেন? যদি এত্তবাউল হক, হক অনুসন্ধানের নিয়তে, মানে আমার এত্তবাউল হাওয়া থাকবে না, সুবিধাবাদী থাকবো না, আমি থাকবো দলিল কোনটা বেশি শক্তিশালী। এই জন্য মদিনা মুনাওয়ারাতে যে গবেষণাটা হয় এটার নাম হলো তানাক্কুল, অর্থাৎ এই চারটা যে হক মাজহাব এই চার মাজহাবকে একসাথে গবেষণা করে যেই আমলের ক্ষেত্রে যেই হাদিসটি বা যেই দলিলটি বেশি শক্তিশালী সেটার আমল, সেটা কোনো জায়গায় হানাফি মাজহাবেরটা বেশি শক্তিশালী, কোনো জায়গায় শাফি মাজহাবেরটা বেশি শক্তিশালী, কোনো জায়গায় হাম্বলি মাজহাবেরটা বেশি শক্তিশালী, কোনো জায়গায় মালিকি মাজহাবেরটা বেশি শক্তিশালী, মানে কোন মাজহাব এটা আমার কাছে মুখ্য বিষয় না, আমার কাছে মুখ্য বিষয় হবে দলিল কোনটা বেশি শক্তিশালী, দলিলের অনুসরণ ব্যক্তির অনুসরণ না, এটার নাম তানাক্কুল। আরেকটা হলো আমি দলিল বুঝি না ব্যক্তি বুঝি, এটার নাম তাকলিদ, একটা তাকলিদ আরেকটা তানাক্কুল। দারুল উলুম দেওবন্দের ফর্মুলা হলো তানাক্কুল এ তাকলিদ, আর মদিনা ইউনিভার্সিটির ফর্মুলা হলো তানাক্কুল। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে একজন সাধারণ লোক যদি চার মাঝহাব একসাথে অনুসরণ করে তো সে বুঝবো কেমনে কোনটা দলিল শক্তিশালী কোনটা দুর্বল? এটা সে বুঝবে না, বুঝবে মদিনা ইউনিভার্সিটি। মদিনা ইউনিভার্সিটির জামিয়া ইসলামিয়া যে সকল ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এখনো আল্লাহর জমিনে মদিনাতেই আছে এবং কিয়ামত পর্যন্তই থাকবে, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এটা এলেমের রাজধানী, এখান থেকে কোনোদিন এলেম বিচ্যুত হবে না, গোমরা হবে না। তাহলে মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামের মত হইল যে চারটা মাজহাবকে একসাথে অনুসরণ করা। এই জন্যই বর্তমানে প্রযুক্তির কারণে এক সময় আমাদের থেকে মদিনা অনেক দূরে ছিল, হাজার হাজার মাইল দূরে, আমরা দেখা যায় যে এই মদিনার আলমরা কি বলে আমরা শুনতাম না, জানতাম না। এখন প্রযুক্তির কারণে এখানে বসে, এই নাজিরপুরে বসে এখন আপনি মদিনার আলমদের কাছে প্রশ্ন করতে পারবেন, উত্তর পাবেন, এখানে বসে, নাজিরপুরে বসে। আপনি এখান থেকে মক্কা মদিনা নামাজ হইতেছে আপনি এখানে বসে দেখতেছেন, দেখতেছেন না, সরাসরি দেখতেছেন, এটা একসময় সম্ভব ছিল। আজকে এই প্রযুক্তির কারণে এখন আমাদের দেশের অনেক ভাই মদিনার ওলামায়ে কেরামদের এত্তেবা করতেছেন, তা এখন আমরা তখন দেখতেছি হঠাৎ করে কিরে এতদিন পর্যন্ত এই এরা সবাই দেখছি নামাজ পড়তো এইভাবে, এখন দেখি আর একটু এইভাবে পড়ে, কি বলেন? এটা তো খটকা লাগার কথাই। এখন আমরা মনে করি এরা হঠাৎ করে এরকম করে কেন, বাস এখন এদের পিছনে লাগে গেছি। আসলে বুঝার চেষ্টা করি নাই যে এরা কোথা থেকে এটার হাওয়া আসছে, এটার গোড়াটা কোথায়, এটার কেন্দ্রটা কোথায়, এটার গোড়া মদিনা। এখন যদি বাহাস করার দরকার হয় বা আমার বসার দরকার হয়, কাদের সাথে বসতে হবে? গোড়া যায় বসতে হবে, এখানে বসে তো কোনো সমাধান হবে না, মদিনা চলে যেতে পারেন। যারা মনে করেন যে এই পদ্ধতিগুলো ভুল, চার মাজহাব একসাথে মানা যাবে না, তারা মদিনা মুনাওয়ারার আলেমেরা আছেন, তাদের সাথে বসে বিষয়টা সমাধান করতে পারেন। এখানে গালিগালাজ করে, তাদেরকে ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, এটা সেটা বিভিন্ন গালিগালাজ করে, এখানে গালিগালাজ করে লাভটা কি হবে? গোড়া যেতে হবে, গোড়া না গেলে এটা সমাধান হবে না। তাহলে যারা ওই যে এই আমল করতেছে তাদের এটা তানাক্কুল বাইনাল মাজাহিব, এবং এটা মদিনার উলামাদের এত্তেবা, এটা তারা নিজেরা নিজেরা করে না, এটাও কিন্তু পরোক্ষভাবে তাকলিদ, এটাও আরেকটা তাকলিদ। তবে এটা দলিলের তাকলিদ, আরেকটা ব্যক্তির তাকলিদ, বেশ কমেলো এটা। কারণ যারা এখানে আমল করতেছে তারা কি বাংলা বুখারি পড়ি পড়ি আমল করে নাকি? কেউ কেউ মনে করে এরা বাংলা বুখারি পড়ি পড়ি আমল করে, এরা কয় বাংলা বই পড়ি পড়ি নিজে নিজে আমল শুরু করছে। এরা আমল শুরু করে না, আমল তো আসতেছে মদিনা থেকে। তাহলে এরা মদিনার আলেমেরা গবেষণা করতেছে, এরা তাদেরকে অনুসরণ করতেছে, নিজেরা গবেষণা করতেছে না। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি পরিশেষে যেটা বলবো যে আমরা যে যেভাবে আমল করুক, আমল কবুল করার মালিককে আল্লাহ, আমি আর আপনি কবুল করার মালিক। তাহলে এটা নিয়ে আমি দ্বন্দ্ব করার, ঝগড়া করার, মারামারি করার দরকার কি? এটা ফয়সালা কবুলকারী সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আমরা মুসলিম মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো। কোনো ছোটোখাটো আমলের কারণে, কিছুর কারণে আমাদের মধ্যে মতভেদ, আমাদের মধ্যে ফেতনা ফাসাদ, আমাদের মধ্যে সমাজে দ্বিধাদ্বন্দ্ব হবে না। আমাদের সমাজের যুব সমাজ, কিশোর, আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্তি, তারপর পর্নোগ্রাফি, কঠিন কঠিন সবল, বিষাক্ত সবল, এই বাংলার যুব সমাজ, কিশোর সমাজ, শিশু সমাজ সব ধ্বংস করে দিচ্ছে। সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত থাকার, সবাইকে তাওহীদি ঈমান আল্লাহ পাক নসিব করুন, সবাইকে আল্লাহ পাক মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, সমাজের সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিন। ছোটোখাটো মাসালা মাসাইল নিয়ে বা ছোটোখাটো দুনিয়াবি বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা, ফেতনা, ফাসাদ, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ পাক সবাইকে সহি ইমান, সহি আকিদা নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আমল, সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মাদ্রাসার পরিচালক এসাক সাহেব উনি